মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরগুজার হলাম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদের কল্যাণ কামনা করেন, কেবলমাত্র তাদেরকেই দীন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। عن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين الله الرسول صلى الله عليه وسلم ارشاد করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, যে ব্যক্তির কল্যাণ কামনা করেন, যার ভালো চান, তাদেরকে দীন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আজকে আমরা যারা মসজিদে আসার সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আমাদের দিলের কান দিয়ে কথাগুলো শুনব। আজকের আলোচনার চারটা অংশ থাকবে। প্রথম অংশ হচ্ছে শাবান মাসের ফজিলত সম্পর্কে, দ্বিতীয় অংশ হবে শবে বরাত সম্পর্কে, তৃতীয় অংশ হবে শবে বরাতে যে সমস্ত কুসংস্কার এবং বেদাত করা হয় এগুলো নিয়ে, আর চতুর্থ অংশে আলোচনা হবে কোন লোকদের দোয়া আল্লাহ কবুল করেন না এদের বিষয়ে, এরপরে আল্লাহ তাআলা কাদের দোয়া কবুল করবেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথম অংশ শাবান মাসের ফজিলত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, যখনই রজব মাসের চাঁদ দেখা যেত তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান, ও রব্বুল আলামিন তুমি আমাদেরকে রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করো, আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো। এ দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বুঝা গেল রজব মাস থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। এজন্য কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বিষয়টাকে এভাবে ব্যাখ্যা করেছেন, কৃষক যেমন প্রথমে জমিতে চাষ দেয়, এরপরে বীজ রোপণ করে, ফসল বপন করে, এরপরে ফসল পাকার পরে কাটে, ঠিক তেমনি ভাবে রজব মাস হচ্ছে জমি চাষের মাস, শাবান মাস হলো বীজ রোপণ করার মাস, আর রমজান মাস হলো আল্লাহর দরবার থেকে ফসল অর্থাৎ আল্লাহর দরবার থেকে সওয়াব অর্জন করার মাস। এজন্য মনে রাখতে হবে এই সব কিছু মর্যাদার মূল কারণ হচ্ছে রমজান মাস। আর রমজান মাসের মর্যাদা কেন, আমাদের এদেশেও অনেক দিবস আছে যেগুলোকে গুরুত্ব সহকারে পালন করা হয়, বিজয় দিবস, স্বাধীন দিবস, এরকম ভাষা দিবস, এই যে দিনগুলো পৃথিবীর ইতিহাসে 21 ফেব্রুয়ারি কত আসলো কত গেল কেউ খবর রাখে নাই, 16 ডিসেম্বর কত আসলো কত গেল কেউ খবর রাখার চেষ্টা করে নাই, কিন্তু কোন একটা বড় ঘটনা ঘটার পর থেকে এই দিনগুলোর গুরুত্ব বেড়ে যায় এবং মানুষ এগুলোকে উদযাপন করার জন্য সরকারি বেসরকারি সব রকমের ব্যবস্থা গ্রহণ করে। ঠিক এরকম ভাবে পৃথিবীর ইতিহাসেও রমজান মাস কত এলো কত গেল কেউ খবর রাখার চিন্তাও বা প্রয়োজনও মনে করে নাই, কিন্তু রমজান মাসে একটা বিশেষ ঘটনা ঘটল, আল্লাহর একটা বিশেষ মেহমানকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, ওই সময়ের থেকে রমজান মাসের মূল্য অনেক বেড়ে গেল। সেই মেহমানটা কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাযিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু, রমজান মাস হলো সেই মাস যেই মাসে কুরআনকে নাযিল করা হয়েছে। বুঝা গেল রমজান মাসের মূল্য কেন? কুরআন নাযিলের কারণে। এই কুরআনুল কারীম যেই মাসে নাযিল হয়েছে সেই মাসের মর্যাদা বেড়ে গেল। কোরআনুল করিম যে রাতে নাজিল হয়েছে সেই রাতের মর্যাদাও অনেক বেড়ে গেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, শবে কদরে কোরআনকে নাজিল করেছি। তোমরা জানো কি এই লাইলাতুল কদর কত মর্যাদার রাত্র? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা কি? এই কোরআন নাজিলের রাত্র এই কারণে। এই কোরআনুল করিম যার উপরে নাজিল হয়েছে তার মর্যাদাও বেড়ে গেল। আমাদের নবীজির মর্যাদা সবচেয়ে বেশি, কারণটা কি? কোরআনুল করিম। এই কোরআন সম্পর্কে আপনি যত প্রশ্ন আছে করবেন কোরআন থেকে উত্তর পাওয়া যাবে, এটা অন্য কোনো আসমানি কিতাবে নাই, কারণ ওই কিতাবগুলো চিরস্থায়ী না। এজন্য ওই কিতাবগুলোতে এত বিষয়গুলো ওই কিতাবের নামও ওই কিতাবে নাই। কিন্তু কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন কোরআন তোমার নাম কি, কোরআন কি বলবে? বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে কুরআনুল মাজিদ, সম্মানিত কুরআন। কুরআনের আরো অনেক নাম আছে, সব নামগুলো কুরআনে আছে। এবারে আপনি জিজ্ঞেস করবেন কুরআন তুমি কোত্থেকে এলে, দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে? কুরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, আমি লাউহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। এবারে কোরআনকে জিজ্ঞেস করবেন যে কোরআন তুমি কার মাধ্যমে এসেছ? কোরআন উত্তর দিবে নাযালা বিহি রূহুল আমিন, রূহুল আমিন জিব্রাইলের মাধ্যমে আমি নাজিল হয়েছি। কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো, তুমি কার কথা, কার বাণী, কার কালাম? কোরআন উত্তর দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন, গোটা জগৎ সমূহের যিনি রব আমি তার পক্ষ থেকে নাজিল হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো? নুজ্জিলা আলা মুহাম্মদ আলা কলবিকা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হয়েছি। এবারে কোরআনকে জিজ্ঞেস করো কোরআন তুমি কেন নাযিল হয়েছো? তাবিজ লেখার জন্য, না মুর্দারের নামে খতম পড়ার জন্য, তিন দিনা মিলাদ পড়ার জন্য, চল্লিশা পড়ার জন্য? এই কথাগুলো বললেই সমস্যা। হুজুরে সব ভালো বলে, এইগুলো যদি না বলতো। গতকালকে নাকি রায়ের বাজার স্কুলের সামনে একজনে খুব গালি গালাজ করে গেছে, এই বেদাতিগুলোর গায়ে হাত পড়ে গেছে, কারণ এই মসজিদের বক্তব্য এই পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, পুরা দুনিয়া ছড়াই পড়ে। এই যে বাক্স, এই ছোট্ট বাক্সের মাধ্যমে পুরা দুনিয়ায় ছড়াই পড়ে। এজন্য ওদের খতম পড়া বন্ধ হয়ে গেছে। ওরা বদরি সাহাবিদের নামে 313 জন মেম্বার বানায় মাদ্রাসায়। যত সুদখোর ঘুষখোর মদখোর জুয়াচোর আছে, বছরে 2000 টাকা এক একজনের দিবে, 313 জন মেম্বার বানাইবে। এই বদরি সাহাবি ছিল 313 জন, এই ফজিলত বয়ান করে সবাইকে বদরি সাহেব বানাচ্ছে, সাহাবায়ে কেরামদের নাম বিক্রি করে খাচ্ছে। অ মুসলমান বদরি সাহাবিরা যারা দ্বীন ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল, সেই বদরি সাহাবিদের নামে কমিটি বানিয়ে তারপরে তোমরা সাহাবিদের নাম বিক্রি করে খাচ্ছ। লজ্জা করা উচিত। ওই সাহাবীরা কোরআন করিম দিয়ে খতম পড়ে নাই, মানুষ মরলে পরে খতম পড়ে নাই। আপনি তাফসিরে মারিফুল কোরআনের সূরা বাকারার ৪১ নম্বর আয়াতের তাফসির খুলে দেখুন, পরিষ্কার লেখা আছে মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়া, দোয়া পড়া, অজিফা পড়া সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, আর যে পড়ায় সেও সমান হারাম কাজ করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। খতমে তাহলিল পড়ে পয়সা নাও, তাসবিহ তাহলিল পড়ে পয়সা নাও, দীর্ঘ মোনাজাত দিয়ে হুজুরে দোয়া করে মৃত্যু ব্যক্তিকে জান্নাতে পৌঁছাইয়া দিল, আর দেখে পকেটে ৫০০ টাকার নোটটা দেখা যায় পাতলা জামার পকেট দিয়া, এই মোনাজাতটা শেষ করলেই টাকাটা আমার পকেটে চলে আসবে। ও আমার ভাইয়েরা, আমি আরো একটু বলতে চাই, কোন এলাকায় যখন একটা নতুন শিশু জন্ম গ্রহণ করে এলাকার নাপিত মশাই বড় খুশি হয়ে যায়, কারণ একটা নতুন মাথা কামাইলে পরে ২৫-৩০ টাকা দিবে না, ৫০০ টাকার নোটটা দিবে। নতুন মাথা, নতুন মাথা কামাইলে কি ৩০ টাকা দিবে নাকি? নাপিত খুশি হয় যখন শোনে কোন শিশু জন্মগ্রহণ করেছে, আর এলাকার খতম করা মোল্লাজিরা খুশি হয় তখন যখন মসজিদের মাইকে শোনে শোক সংবাদ, একজন লোক মারা গেছে। কারণ কি জানেন? তারা বুঝতে পারে এখনই খতম করে দাওয়াত আসবে, খতম পড়লে পরে ভাগে ১০০ টাকা পাওয়া যাবে, আর যে কন্ট্রাক্টর হয় সে একটু বেশি নিবে, তারে ভাগে বেশি দেয়, না দিলে পরে আবার দাওয়াত দেয় না। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর জীবনী পড়ো, আল্লাহর নবীর জীবদ্দশায় আল্লাহর নবীর সন্তান কি খালি একজনই ছিল? ফাতেমা, এইটাই তো সবাই জানে। আল্লাহর নবীর বড় ছেলের নাম ছিল কাসেম। আমরা যেমন বড় ছেলের নামে ডাকি না কাসেমের বাপ, সেরকম আমাদের নবীজির ওই রকম একটা নাম আছে, তা কি আবুল কাসেম? কি নাম? আবুল কাসেম মোহাম্মদ। মোহাম্মদ হলো আল্লাহর নবীর মূল নাম, আর আবুল কাসেম মানে হলো কাসেমের বাপ, কারণ আল্লাহর নবীর বড় ছেলের নাম ছিল কাসেম। নবীর আর এক ছেলের নাম ছিল ইব্রাহিম, আর এক ছেলের নাম ছিল তাইয়েব এবং তাহের। নবীর আরো অনেক মেয়ে ছিল, উম্মে কুলসুম, রুকাইয়া, জাইনব, নবীর মেয়েদের নাম। এই সব সন্তানগুলো আল্লাহর নবীর জীবদ্দশায় মারা গেল, একমাত্র ফাতেমা খালি জীবিত ছিল, নবীর মৃত্যুর ৬ মাস পরে মারা গেছেন, এছাড়া সবগুলো নবীর জীবদ্দশায় মারা গেল। ও আমার ভাইয়েরা, তোমরা হাদিস তালাশ করো, কোরআন তালাশ করো, একটু দেখো আল্লাহর নবী তার সন্তানদের মৃত্যুর পরে ৩ দিনা মিলাদ দিয়েছিল কিনা, ৪০া করেছিল কিনা, খতম পড়াইছিল কিনা, খতমে তাহলিল দোয়া অজিফা পড়াইছিল কিনা। পড়াইছিল? কোন হাদিসে দেখাইতে পারবে কেউ? এগুলো সব বেদাত তৈরি করেছে। এজন্য কোরআনকে জিজ্ঞেস করতে হবে, কোরআন তুমি কেন এসেছো, খতম পড়ার জন্য নাকি তাবিজ লেখার জন্য? আজকাল তাবিজ লেখে আবার লাল কালির ব্যবসা, এই তাবিজ যারা লেখে তারা আরো কিছু তৈরি করেছে। কি তৈরি করলো? কয় যে তাজা কালো মুরগির তাজা রক্ত লাগবে। এটা কেন জানেন? এটা এজন্য যে কালো মুরগি মানে ফার্মের মুরগি যেন কেউ না আনে, আর তাজা রক্ত এজন্য বলে কেউ যেন বাড়িতে জবাই করে রক্তটা খালি না নিয়ে আসে। এই জন্য তাজা রক্ত, গরম রক্ত এইসব শর্ত লাগায়। আমার ভাইয়েরা, স্থলের প্রাণীর গায়ে যে সমস্ত রক্ত প্রবাহিত, এই রক্ত পাক না নাপাক? তো নাপাক জানের দিয়ে কোরআন আয়াত লেখা জায়েজ না হারাম? যদি কেউ পেশাব পায়খানা দিয়ে কোরআন লেখে আপনি তাহলে জিন্দা রাখবেন? তার পেশাব পায়খানা যেরকম নাপাক, এরকম ভাবে স্থলের যে প্রাণীগুলো আছে, গরু, ছাগল, মোষ, দুম্বা, মুরগি ইত্যাদি, এই সবগুলোর শরীরের ভিতর যে প্রবাহমান রক্ত সবগুলো কি? এই জন্যই তো জবাই করতে হয়। মাছ, মরা মাছও খাওয়া জায়েজ, কারণ ওইগুলোর শরীরে যে রক্ত ওটা রক্ত না, ওটা পাক। স্থলের প্রাণীর শরীরে যে রক্ত সেগুলো নাপাক। এই জন্য ফকিররা দেখেন না বলে শরীয়তে কত পাগলামি, আল্লাহ মারলে খাওয়া জায়েজ নেই, মানুষে মারলে খাওয়া জায়েজ। কি বলল? গরু, মুরগি, ছাগল যদি এমনে মরে তো মারল কে? আল্লাহ। এটা খাওয়া জায়েজ নেই, মরা গরু খাওয়া জায়েজ আছে নাকি? হারাম। আর জবাই করলে খাওয়া জায়েজ। তো ফকিরেরা বলে শরিয়াতে কত পাগলামি দেখছো, আল্লাহ মারলে খাওয়া জায়েজ নাই, মানুষে মারলে খাওয়া জায়েজ। আসল রহস্যটা কি বুঝতে হবে, আল্লাহ মারলে মানে এমনি যদি মারা যায় তো রক্তটা ভিতরে থেকে যায়, ওই প্রবাহিত রক্তটা হচ্ছে নাপাক, গোস্তের সঙ্গে মিশে যাওয়ার কারণে পুরা গোস্তটা নাপাক হয়ে যায়, এজন্য খাওয়া হারাম। আর জবাই করলে পরে রক্তটা বের হয়ে যায়, গোস্তটা থেকে যায়, এজন্য খাওয়া হালাল। ফকিররা এটা তো আর বুঝে নাই, না বুঝে শরিয়াতের ভুল ধরে কে আল্লাহ মারলে খাওয়া জায়েজ নাই, মানুষে মারলে খাওয়া জায়েজ। আমি এরকম ফকিরদেরকে বলি যে তোমার নিজেরা একটা টিউবওয়েল বা সবাড়িতে পানি উঠাবার জন্য, আর একটা টিউবওয়েল আছে মানুষের সঙ্গে আল্লাহর দেওয়া, ওটা দিয়েও পানি পড়ে। তো তোমরা আল্লাহর দেওয়া টিউবওয়েলের পানি না পান করে মানুষের বসানো টিউবওয়েলের পানি খাও কি জন্য? এই যে শয়তানগুলো এই কোরআনকে তাবিজ লেখার জন্য নির্ধারণ করে নিয়েছে, এই কোরআনকে নকশা বানিয়ে ফেলেছে। এটা সূরা বাকারার নকশা, এটা সূরা আলে ইমরানের নকশা, এটা ইয়াসিনের নকশা, কতগুলো নাম্বার লেখা আছে। আচ্ছা, ওই নাম্বার যদি কোরআন হয়, নাম্বার করে নামাজ পড়লে নামাজ হবে? তাহলে এগুলো ধোকা। এই জন্য কোরআনকে আমরা জিজ্ঞেস করবো, কোরআন তুমি কেন আগমন করেছ? কোরআন বলবে, কোরআন নাজিল করেছে লিতুখরি জান্নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, এই কোরআনকে আমি নাজিল করেছি যাতে কোরআনের মাধ্যমে গোটা মানব জাতিকে অন্ধকারের থেকে আলোর পথে আপনি বের করে আনতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকার হলো চুরি, অন্ধকার ডাকাতি, অন্ধকার চিন্তাই, অন্ধকার খুনাখুনি করা, অন্ধকার হচ্ছে শিক্ষিত ছেলেরা পালাক্রমে স্কুল কলেজের মেয়েদেরকে ধর্ষণ করা, অন্ধকার হলো শিক্ষিত লোকেরা তার স্ত্রীর চক্ষুকে উপড়ে ফেলা, অন্ধকার হচ্ছে এই জাহিলি সমাজের মানুষেরা জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়ে ফেলা। এই সমস্ত অন্ধকারের বিরুদ্ধে কোরআন বলছে লিতুখরি জান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, এই কোরআনের মাধ্যমে আপনি মানব জাতিকে অন্ধকারের থেকে আলোর পথে বের করে আনবেন, আমি সেজন্য কোরআনুল করিমকে নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে যদি কোরআনের আইন থাকতো তাহলে এত জুলুম নির্যাতন থাকতো? কোরআনে পরিষ্কার বলা আছে কেউ যদি কোন নারীকে ধর্ষণ করে আর ওই লোকটা অবিবাহিত হয়, কোরআন বলছে আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারিণী আর ব্যভিচারী অবিবাহিত যদি হয় তাহলে ওদেরকে জনসমক্ষে আনো 100 দররা মারো, আর যদি বিবাহিত হয় তাহলে ওদেরকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। এইরকম বিচার যদি একটা কেউ দেখে বা শুনে তাহলে সেই সমাজে আর জেলা বিচার থাকবে? আজকে কোরআনের আইনকে বাতিল করে দিয়ে আজকে জেনার দরজা খুলে দেওয়া হয়েছে, ধর্ষণের দরজা খুলে দেওয়া হয়েছে। এখন যেই শিক্ষকদের কাছে মানুষেরা আদর্শ শিখবে সেই শিক্ষকেরাই তাদের ছাত্রীদেরকে ধর্ষণ করা শুরু করেছে। এখন দৈনিক পত্রিকা আছে, আজকে পত্রিকা দেখলাম 2-3 জনের খবর আসছে। আমার ভাইয়েরা, কোরআনটা আগমন করেছিল এই সমস্ত জাহালত এবং অন্ধকারকে দূর করার জন্য। এজন্য কোরআনের একটা নাম হচ্ছে নূর। কোরআনের এক নাম কি? আলো। কোরআন বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে, আলো আগমন করেছে। ভাইজান, আলো কেন বলা হলো একটু চিন্তা করে দেখো, মানুষকে আল্লাহ তারা চক্ষু দিয়েছেন দেখার জন্য, কিন্তু চোখ থাকলে কি দেখা যাবে? তোমার চোখের পাওয়ার যত ভালো থাকুক না কেন, এই চক্ষু দিয়ে যদি তুমি দেখতে চাও তাহলে তোমার চোখের সামনে আলো থাকতে হবে। আলো নিভে গেলে তোমার চক্ষু যত ভালো থাকুক না কেন কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন, আকলের চক্ষু, জ্ঞানের চক্ষু, বিবেক বুদ্ধির চক্ষু। এই জ্ঞান চক্ষুটা আল্লাহ তাআলা দান করেছিলেন মানুষকে আল্লাহকে চিনার জন্য, আল্লাহর কুদরতকে বোঝার জন্য, আল্লাহর সৃষ্টিকে দেখে গবেষণা করে আল্লাহকে চিনার জন্য। কিন্তু এই জ্ঞান থাকলেই কেবল চলবে না, জ্ঞান অনেক লোকের ছিল আল্লাহকে চিনতে পারে নাই। ডারউইনের কথা শুনেন নাই? এই ডারউইন একজন বিজ্ঞানী ছিল, লোকটার জ্ঞানের কমই ছিল না, জ্ঞান ছিল ঠিকই, কিন্তু সেই জ্ঞান থাকা সত্ত্বেও সে আল্লাহকে চিনতে পারে নাই, সৃষ্টিকর্তাকে জানতে পারে নাই। সে যখন জঙ্গলে গিয়ে দেখলো বানরদেরকে মানুষের মতো দেখা যায়, ওরাং ওটাংকে মানুষের মতো দেখা যায়, চিড়িয়াখানার শিম্পাঞ্জিকে মানুষের মতো দেখা যায়, তখন সে মনে মনে চিন্তা করলো, ওহ বুঝতে পেরেছি এইগুলোই হচ্ছে আমার বাপ দাদা। মানুষকে এইটা বুঝাবার জন্য সে বই লেখল। ও আমার ভাইয়েরা, আমি জিজ্ঞেস করতে চাই, পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা? তাই বলে আজ পর্যন্ত কোন পাগলেও বলে নাই, এই পাবদা মাছগুলোই হচ্ছে বোয়াল মাছের আদি পুরুষ। কেউ বলেছে নাকি এই পাবদা মাছগুলো লম্বা হতে হতে বোয়াল মাছ হয়ে গেছে? এটাকে বলে নাকি শোল মাছ, গজার মাছ দেখতে একরকম? তাই বলে আজ পর্যন্ত কোন পাগল বা মাথা খারাপ লোকেও বলে নাই যে টাকি মাছগুলো হচ্ছে গজার মাছের আদি পুরুষ, টাকি মাছগুলো বড় হতে হতে ওগুলো গজার মাছ হয়ে গেছে। এটা বলে কেউ? গজার মাছ গজার মাছ থাকবে, টাকি মাছ কেমন পর্যন্ত টাকি মাছ থাকবে। ঠিক তেমনি ভাবে ওরাং ওটাং বানর এগুলো প্রত্যেকটা আলাদা জাতি, মানুষ আল্লাহ তাআলা আলাদা সৃষ্টি করেছেন, কোরআনে বিস্তারিত ভাবে আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন। কিন্তু ডারউইনের চোখের সামনে ওই কোরআনের আলো না থাকার কারণে, যদিও সে অনেক বড় বিজ্ঞানী ছিল, জ্ঞানী বিচক্ষণ ছিল, কিন্তু কোরআনের আলো না থাকার কারণে সে আল্লাহকে চিনতে পারে নাই। সেজন্য চোখ দিয়ে দেখতে হলে যেমন আলোর প্রয়োজন, ঠিক তেমনি ভাবে জ্ঞান চোখ দিয়েও আল্লাহকে চিনতে হলে এটার সামনে একটা আলোর প্রয়োজন। সেই আলোটাই হচ্ছে আল কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবিন আগমন করেছে। ও আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীমকে বয়ান করার জন্য আল্লাহর রাসূল আগমন করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বয়ান করেছেন সেগুলো হলো হাদিস। আমাদের জন্য কোরআন আর হাদিসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কোন বুজুর্গ কি বলল, কোন পীর কি বলল, কোন বড় মসজিদের ইমাম সাহেব কি বলল, কোন টেলিভিশনের বক্তায় কি বলল, এইটা আমাদের পালন করার কিছু নেই। আমরা দেখব আল্লাহর রাসূল কোরআন শরীফে বা হাদিসে কি বলেছেন, কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন, হাদিসে আল্লাহর রাসূল কি বলেছেন, আমরা সেইগুলো মানব, এর বাইরে কিছু মানব না। ঠিক আছে কিনা ইনশাআল্লাহ? এবারে আসুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস সম্পর্কে কি বলেছেন। আন আবি সালামাতা আন উম্মে সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু লাম ইয়াকুন ইয়াসুম মিনাস সানাতিল শাহরান তামমান ইউলামু ইল্লা শাবান ইয়াসিলু বিহি রমাদান। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি বছরের কোন মাস তিনি পূর্ণ এক মাস রোজা রাখেন নাই, তবে শাবান মাসকে দেখেছি রমজান মাসের সঙ্গে মিলাবার জন্য পূর্ণ মাস রোজা রেখেছেন। রমজান মাসে রোজা ফরজ, আর এই রমজান মাসের সঙ্গে রমজানের আগের মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি করে রোজা রাখতেন। কোন হাদিসে বলা আছে পূর্ণ মাস, আর কোন হাদিসে দেখবেন বেশিরভাগ রোজা রেখেছেন। এরকম আরো একটা হাদিস, মা রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামা শাহরাইন মুতাতাবিআইন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই সাথে দুই মাস লাগাতার রোজা রাখতে দেখি নাই, তবে ইল্লা আন্নাহু কানা ইয়াসিলু শাবান বি রমাদান, কিন্তু শাবান মাসকে রমজানের সঙ্গে মিলিয়ে রোজা রাখতেন। শাবান মাস যে মাসে আমরা বর্তমানে অতিক্রম করছি। এই হাদিসগুলো মুসনাদে আহমদের হাদিস, এরকম আরো একটা হাদিস মুসনাদে আহমদের, عن ابي سلمه رضي الله تعالى عنها انه قال قالت عائشه لم يكن رسول الله صلى الله عليه وسلم يصوم من السنه اكثر من صيامه من شعبان। ابو سلمه رضي الله تعالى عنه বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যত বেশি রোজা রাখতেন অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতেন না, রমজান ছাড়া অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতেন না, যত বেশি রাখতেন কোন মাসে, ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবান কুল্লাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পুরা শাবান মাসটা রোজা রাখতেন। কিন্তু উম্মতকে বলতেন যে শাবান মাসে রোজা রেখে ক্লান্ত হয়ে পরে আবার এমনটা না হয় যে রোজার মাসে রোজা রাখতে পারে না, এজন্য উম্মতদেরকে বলতেন, ওয়া কানা ইয়াকুলু, আর তিনি উম্মতদেরকে বলতেন, খুজু মিনাল আমালে মা তুতিকুন, তোমরা আমাকে দেখে আমার মতো ইবাদত করতে যেও না, বরং তোমরা তোমাদের সাধ্যমতো শক্তি অনুযায়ী ইবাদত করো, তোমাদের সামর্থ্য অনুযায়ী ইবাদত করো, ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দিতে বিরক্ত হবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা বিরক্ত না হয়ে যাও। তোমরা কয়েকদিন ইবাদত করে পরে ক্লান্ত হয়ে যাবে, ইবাদত বন্ধ করে দিবে, তো আল্লাহ তাআলাও তখন সওয়াব দেওয়া বন্ধ করবেন, এজন্য তোমরা তোমাদের শক্তি অনুযায়ী আমল করবে। ওয়া ইন্নাহু কানা হাব্বুল আমালি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দা ওয়া মা আলাইহি, আল্লাহর নবীর কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল ওই আমল, যেই আমলটা স্থায়ী হয় ওয়া ইন কল্লা, যদিও তা কম হয়, যদিও কি হয় কম হোক কিন্তু স্থায়ী হোক। নফল নামাজ এমনি দুই রাকাত পড়ে কিন্তু নিয়মিত পড়ে, এটা ভালো না এক রাত্রে একশো রাকাত পড়লো পরের রাত্রে খবরও নাই, কোনটা ভালো? অনেকে আছে এক রাত্রে নফল নামাজ পড়লো খুব বেশি করে, এরপরে ফজরের নামাজের খবর নাই, আছেন এরকম? আহ, পাঁচশো রাকাত পড়লে তো মেশিনে পড়তে হবে, কারণ এক রাত্রে যে কয় ঘন্টা সময় আছে, এই রাত্রে যদি পাঁচশো রাকাত নফল নামাজ পড়তে হয় তাহলে কি করতে হবে, কাকের ঠোকর মারতে হবে? আল্লাহ ডিজিটাল, ওই যে আমাদের দৃশ্য বলছেন ডিজিটাল নামাজ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিলকা সালাতুল মুনাফিক, ওটা হচ্ছে মুনাফিকদের নামাজ, এরা দাঁড়ায় আর রুকুতে দেয় সেজদা যায় একটার থেকে আর একটা মারতে থাকে, ঠোকর মারে, নামাজের সুরাকেরা ঠিক মতো পড়ে না, কিছুই জানে না, একের পর এক ঠোকর মারে, এইটা কাদের নামাজ? মুনাফিকের নামাজ। এই জন্য মনে রাখবেন যতটুকু পড়েন ঠিক মতো পড়বেন, রুকুটা ঠিক মতো করবেন, সেজদা ঠিক মতো করবেন, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াবেন, স্থির দাঁড়াবেন, রুকুর থেকে দাঁড়াবার পরও দোয়া আছে, সে কি পড়ে কেউ? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এটা রুকুর থেকে দাঁড়াইয়া পড়তে হয়, সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে এই দোয়া, এরপরে দুই সেজদার মাঝখানে দোয়া আছে, রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, এই দোয়া আছে, জানি না পড়বে কি, দোয়া পড়বে না কাকের ঠোকর মারবে। ভাইরা আমার, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় আমল ছিল কোনটা? وَإِنَّهُ كَانَ أَحَبُّ الْعَمَلِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ, আল্লাহর নবীর কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল ওই আমল, যে আমলটা স্থায়ী হয় ওয়াইন কল্লার, যদিও কম হোক পরিমাণে কম কিন্তু স্থায়ী, এইটা আল্লাহর নবী পছন্দ করতেন। এক রাত্রে ইবাদত করে পরের রাত্রে ঘুমাইলো, বাউয়া ব্যাং, একে কি বলে বাউয়া ব্যাং, যখন নতুন বৃষ্টি আসে কি করে দেখেন না, এই কয়েকদিন আগে যখন বৃষ্টি শুরু হইলো ওই সময় আমি কোথায় একটা মাহফিলে গেছিলাম, যেইখানে মাহফিল পাশেই অনেকগুলো কুয়া, ব্যাঙ্গের ডাকের ঠেলায় আমাদের মাহফিলই বন্ধ হয়ে গেল, ঘ্যাঙ্গর ঘ্যাং করতে শুরু করলো। তো এরকম বাউয়া ব্যাঙ অনেক আছে, বিভিন্ন সময় কি করে, জোয়ারের পানি পাইলে তখন এসে উজায়, আর এরপরে ফরজ নামাজ খবর নাই। এক লক্ষ নফল নামাজ একাত্র করলে এক ফরজের সমান হবে। আল্লাহর হাবিব ফরমান, যদি কোন ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে পড়ে, অর্ধেক রাত্র নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। আর এরপরে ফজরের নামাজটা যদি আবার জামাতের সঙ্গে পড়তে পারে, আল্লাহ তাআলা বাকি অর্ধেকের জন্য যেন সারা রাত্র সে নফল নামাজ পড়লো তার সওয়াবটা লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কোন ব্যক্তি সারা রাত্র নফল নামাজ পড়ল, সারা রাত্র দৌড়ঝাঁপ করল কিন্তু ফজরের নামাজ পড়ল না, ও আমার ভাইয়েরা, তোমার এরকম এক লক্ষ রাত্র যদি একাত্র করো, এক অক্ত ফরজ নামাজ না পড়ার কারণে যে গুনাহ করেছো, সারা জীবন সেজদায় পড়ে থাকলেও ওটার কাফফারা হবে না। এই জন্য খেয়াল রাখতে হবে, আমল কম হোক কিন্তু স্থায়ী হোক। এই জন্য অনেক হাদিস, আরো একটা হাদিস মুসনাদে আহমদের হাদিস সবগুলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت ما كنت اقضي ما يكون علي من رمضان الا في شعبان حتى توفي رسول الله صلى الله عليه وسلم। অনেক হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের সম্পর্কে উল্লেখ করেছেন। শাবান মাসের অনেক ফজিলত আছে, এরপরে শাবান মাসের পরে আমরা আসব এবারে লাইলাতুল বারাত। মূলত লাইলাতুল বারাত বা শবে বরাত এটা কোন হাদিসের পরিভাষা না, হাদিসের পরিভাষা হচ্ছে নিসফ শাবান, লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এই মধ্য রজনীর কিছু হাদিস আছে সহিহ, কিছু দুর্বল, কিছু একেবারে ভুয়া জাল হাদিস। আমি কিছু হাদিস আলোচনা করছি। এক নাম্বার হাদিস যেটা সহিহ, আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ দ্বিতীয় খণ্ড সাফা নাম্বার 270। عن عمران بن حسين رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لرجل الله الرسول صلى الله عليه وسلم জনৈক ব্যক্তিকে বললেন, হাল সুমতা মিন সারার শাবান, তুমি কি শাবান মাসের সারার, সারার শব্দের অর্থ একটু পরে বলছি, তুমি কি শাবান মাসের সারারে কোন রোজা রেখেছ? قال الله, তিনি বলেন, না তা তো রাখি নাই। قال فاذا افطرت فصم يوما, যখন তুমি রোজা রাখো নাই তাহলে রমজানের পরে রাখো। সারার শব্দের অর্থ হচ্ছে সারার আখিরু শাহরে সুম্মা বিযালিকা ইসতিরার القمر فيه। কেউ কেউ বলেছেন সারার হচ্ছে শেষ অংশ, আর কেউ বলেছেন ওয়াসাতুস শাহর, মাসের মধ্যম সময়টা। তাহলে শাবান মাসের মধ্যম সময় হচ্ছে আল মুরাদু আল আইয়ামুল বীদ, প্রত্যেক মাসের তিন দিন আছে আইয়ামে বীদ বলা হয়। কয় দিন? প্রত্যেক আরবি মাসের চন্দ্র মাসের তিন দিন, 13, 14, 15, এই তিন দিনকে বলা হয় আইয়ামে বীদ। কি বলা হয়? প্রত্যেক মাসের এই তিন দিন রোজা রাখা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আল্লাহ রাসূল তিন দিন রোজা রেখেছেন এবং ফজিলত বয়ান করেছেন, লোকদেরকে রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন। সেই হিসাবে শাবান মাসেরও কয়দিন রোজা রাখবেন? ওই হিসাবে প্রতি মাসের 13, 14, 15 এই তিন দিনের রোজা, এটা সহিহ হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল সুমতা মিন সারারে শাবান, তুমি সারারে শাবানে কি রোজা রেখেছ? ওই সাহাবী বললেন, যে না তা তো রাখি নাই। বললেন, তাহলে পরে রাখো। আর সারার হচ্ছে আইয়ামে বীজ, অর্থাৎ 13, 14, 15 এই রাত, এই দিনগুলো। এ সম্পর্কে আরো হাদিস মুসনাদে আহমদ 33 নম্বর জিলদের সাফা নম্বর 195 তে বলা আছে, عن عمران بن حسين رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لرجل هل صمت من سرر شعبان তুমি কি সারারে শাবান রোজা রেখেছো? কালালা কালা ফাইদা আফতারতা রমাদানা, আচ্ছা ঠিক আছে যখন রমজানের রোজা শেষ হয়ে যাবে ফাসুম ইয়াওমাইনে, তারপরে তুমি দুই দিন রোজা রেখো। এরকম আরেকটা হাদিস মুসনাদে আহমদের ১১ নম্বর খণ্ডের সাফা নম্বর ২১৬ আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত ان رسول الله صلى الله عليه وسلم قال يطلع الله عز وجل الى خلقه ليله النصف من شعبان الله تعالى শাবান মাসের মধ্য রজনীতে তার মখলুকাতের দিকে উকি মারেন। ইত্তালি মানে আমরা যেমন উপরের দিক থেকে নিচের দিকে তাকাই, আল্লাহ তাআলা এরকম আরশের থেকে বা প্রথম আসমানের থেকে জমিনের দিকে উকি মারেন, জমিনের দিকে তাকান। ফায়াগফিরু লিইবাদিহি, অতঃপর আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। ইল্লা লিইসনাইনে, তবে দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। এখানে দুই ব্যক্তি আছে, অন্য হাদিস সামনে আসতেছে ওখানে চার ব্যক্তি আছে, দুই ব্যক্তিকে ক্ষমা করেন না। সেই দুই ব্যক্তি কে কে? ইসনাইনে মুশাহিনিন ওয়া কাতিল নাফসিন, এক নম্বর হলো মুশাহিন, হিংসুক, হিংসুক যারা যারা অন্যের ভালো দেখতে পারে না, আল্লাহ তাআলা হিংসুকদেরকে এই রাত্রেও ক্ষমা করেন না। আর কে? ওয়া কাতিল নাফসিন, আর একটা হচ্ছে যে আত্মহত্যা করে মারা যায়। এখন বর্তমানে বাংলাদেশে যে মানুষ, আল্লাহু আকবার, দিন না থাকলে যেটা হয়, নিজে মরে নিজের বাচ্চাকে মারে, চিন্তা করে আমি মরলে বাচ্চা কি করবে, যে বাচ্চাটাকে আগে মারে এরপরে নিজে মরে, কত নিষ্ঠুর কত হিংস। এই লোকগুলো মূলত আল্লাহকে ভয় করে না, এরা মনে করে মরলেই শেষ, মরলে কি ঝামেলা শেষ না ঝামেলা শুরু। এখন যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে মরে, তার মানে হচ্ছে সে দুনিয়ার ঝামেলাটা তো বুঝলো, কিন্তু আখেরাতে যে ঝামেলা আছে সেটা সে বিশ্বাস করে নাই। এই কারণে যারা এগুলো বুঝে শুনে আত্মহত্যা করে তারা বেঈমান হয়ে মারা যায়, কাফের হয়ে মারা যায়। এজন্য বলা আছে যে আত্মহত্যা মরলে করে মরলে তার জানাজা দিও না। অবশ্য এখন ফোকাহায়ে কেরাম তারা বলেন, যেহেতু আমাদের দেশে অশিক্ষিত লোকেরা এটা জানে না যে আত্মহত্যা করলে সে বেঈমান হয়ে যায়, অজ্ঞতাবশত তারা এটা করে, এজন্য জানাজা পড়া উচিত, তবে কোনো ভালো আলেমরা না, কোনো প্রসিদ্ধ আলেম না, বরং অপরিচিত কাউকে দিয়া গোপনে জানাজা পড়াই দিবে, বেশিরভাগ লোক যাবে না ওতে। তারপরেও জানাজা পড়া নিষেধ করা হয়েছে, কারণ কি? আত্মহত্যা করলে তার ঈমান থাকে না, সে দুনিয়ার ঝামেলার থেকে বাঁচার জন্য মনে করলো যে মরলেই শেষ, মরার পরে যে হিসাব আছে, মরার পরে আরেক জীবন আছে, সে যেন তার কাজের মাধ্যমে সেটাকে অস্বীকার করেছে, এই কারণে সে বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, সেজন্য তার পরকালে আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য বলা আছে যে যে সমস্ত রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সেই রাতেও যারা আত্মহত্যা করে মারা যায় তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু এখন দেখেন না, প্রতিদিন পত্রিকা দেখা যায় আত্মহত্যা হচ্ছে, মেয়ের আত্মহত্যা করছে, এটা করবেই, কারণ যেই সমাজে কোরআনের বিধান থাকবে না সেই সমাজে মানুষের নিরাপত্তা থাকবে না। এখন মেয়েরা যখন ধর্ষিত হয় লজ্জায় সে কাউকে বলতে পারে না, আর বলতে গেলে পুলিশকে বলবে, পুলিশ আবার খোঁচাইয়ে খোঁচাইয়ে জিজ্ঞেস করবে, আর একবার ধর্ষণ হলো, এরপরে সাংবাদিক নামক সাংঘাতিক লোকের আসবে, তারা এসে আবার জিজ্ঞেস করবে, আর একবার ধর্ষণ হলো, এরপরে পত্রিকা আসবে, সারা দুনিয়ার মানুষ দেখবে, সবাই তাকে ঘৃণা করবে, তার বিয়ে হবে না, বিয়ে করলেও স্বামী তাকে ঘৃণা করবে। এই কারণে এই মেয়েগুলো শেষ পর্যন্ত কি করে? আত্মহত্যার পথ বেছে নেয়। আর যদি ইসলামী হুকুমত থাকতো, কোরআনের বিধান থাকতো, তাহলে ধর্ষককে ধরে তারপরে আচ্ছাদনা শাস্তি দিয়ে তারপর হয়তো দুনিয়ার থেকে বিদায়, যদি বিবাহিত হয়, আর বিদায় না হলে অবিবাহিত হলে ওকে ধরে জোর করে বিয়ে করাই দেওয়া হতো। এই জন্য মনে রাখতে হবে, আজকে ইসলামের এই বিধানগুলো না থাকার কারণে মানুষ আত্মহত্যা করছে। যাই হোক, আলোচনা করছিলাম যে এই রাতগুলোতে কয়েক প্রকার মানুষকে আল্লাহ ক্ষমা করেন না, এর মধ্যে একজনকে হিংসুক। হিংসা যাদের মধ্যে আছে ওরা নিজের আগুনে নিজে চলে, নিজের আগুনে নিজে জলে, অন্যের ভালো দেখতেই পারে না, জলে পুরো সার্কার হয়ে যায়, কিন্তু করার তো কিছু নাই। এই হিংসাটা আপনার মধ্যে আছে কিনা পরীক্ষা করবেন কেমনে? আপনি একটা ব্যবসা শুরু করলেন, আপনার বন্ধু আর একটা ব্যবসা শুরু করলো, আপনার বন্ধু বেশ সফলতা অর্জন করলো, লাভবান হলো, আপনি ক্ষতিগ্রস্ত হলেন। মনে মনে যদি দেখেন এই চিন্তা আসে, আরে আমার বন্ধু যদি সর্বনাশ হয়ে যেত আমি লাভ করতে পারতাম, তাহলে বুঝবেন আপনার মধ্যেও কি আছে, হিংসা আছে। আর একটা হচ্ছে এরকম না, আপনার বন্ধু ভালো করেছে, মাশাআল্লাহ ভালো করেছে, আমিও যদি এরকম করতে পারতাম, এটা না জায়েজ না, এটা জায়েজ। আপনার ছেলেও পরীক্ষা দিয়েছে, আর আপনার বন্ধু বা পাড়া প্রতিবেশীর ছেলেও পরীক্ষা দিয়েছে, আপনার ছেলে একেবারে এক নম্বরে ফেল করলো, আর আপনার বন্ধুর ছেলে এক নম্বরে পাশ করলো। আপনার মনে যদি এই চিন্তা আসে যে আরে আমার ছেলে যদি এক নম্বরে পাশ করতো আর ওর ছেলেটা ফেল করতো, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে কি আছে, হিংসা আছে, হাসাদ আছে, পরশ্রী কাতরতা আছে, আপনাকে তওবা করতে হবে। আর একটা হচ্ছে মাশাআল্লাহ আমার বন্ধুর ছেলেরা কি সুন্দর ফলাফল করেছে, আমার সন্তানটা যদি এমন করতো, এটা জায়েজ, এটা না জায়েজ না। তো এই রোগ যাদের মধ্যে আছে আল্লাহ এদেরকে ক্ষমা করেন না, এই জন্য খেয়াল রাখবেন। আরো কিছু লোক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতগুলোতে সব মানুষকে ক্ষমা করেন, কিন্তু চার প্রকার মানুষকে ক্ষমা করেন না। এই হাদিসে কয় প্রকার আছে? চার প্রকারের মানুষ। সেই চার প্রকার কারা কারা? ইল্লা লি মুশরিকিন, এক নাম্বার হলো মুশরিক, এক নাম্বার কি শিরিক করে, যারা শিরিকে লিপ্ত আছে আল্লাহ তাআলা এই লোকগুলোকে ক্ষমা করেন না। শিরিক মানে কি? শিরিকের মানে হচ্ছে অংশীদারিত্ব, ভাগাভাগি করা। ইসলামের শরীয়তে পরিভাষায় শিরিক বলা হয় আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে বা আল্লাহর কুদরতের ক্ষেত্রে, আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে সমপর্যায়ের মনে করা, এটার নাম কি? অথবা আল্লাহর কাছে যেই জিনিসগুলো চাওয়া হয় সেইগুলো আল্লাহর কাছে না চাইয়া মানুষের কাছে চাওয়া, এটা কি? বা আল্লাহর কাছেও চায় আবার মানুষের কাছেও চায়, আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কিছু ভায়া মাধ্যম বানানো, এটাও কি? এই শিরিক কত ভয়াবহ দেখেন, দুনিয়ার মানুষেরাও শিরিক পছন্দ করে না। খুব খেয়াল করে শুনেন, আপনার স্ত্রী বিয়ে করেছেন, এই স্ত্রীর সৃষ্টিকর্তাও আপনি না, ছোটবেলার থেকে লালন পালনও করেন নাই, বিয়ে করেছেন আপনি, এখন তার থেকে কিছু খেদমত নেওয়ার সুযোগ পেয়েছেন। আপনি ঘরে গিয়ে দেখলেন যে আপনার খাটের উপরে আর একটা পুরুষ, জিজ্ঞেস করলেন স্ত্রীকে এটা কে? সে বলল অসুবিধা কি, তোমার মতো আরেকজন, তুমিও আছো উনিও আছে, এটার নাম কি? শিরিক। এটার নাম কি? এটা কোন রুচিশীল পুরুষ বরদাস্ত করবে? তাহলে বোঝা গেল মানুষেরাও শিরিক পছন্দ করে না। কুরআন ঢাকা এর বলবে কি একেবারে মারিয়ালাম নাই। এই যে অবস্থাটা, আপনার ছেলে আর একজন যে বাপ ডাকে, আপনাকেও বাপ ডাকে, কি করলো? শিরিক করলো। এখন যদি ছোট না বুঝে সেজন্য আপনি হয়তো ক্ষমা করে দিবেন, বড় হওয়ার পরেও যদি আপনার ছেলে আর একজনকে বাপ ডাকে, আপনাকেও ডাকে, আপনি কি বলবেন? ওরে একেবারে ঝাড়ু দিয়ে পিটাইবে। তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষেরাও শিরিক পছন্দ। এবারে আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরিক করে আল্লাহ তাআলাও ওই লোকটাকে আর ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলা হয়েছে লা তুশরিক বিল্লাহি, খবরদার তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, বড় অন্যায়, বড় গুনাহ। যদি তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহর রাসূলকে সেজন্য জিজ্ঞেস করা হয়েছে বুখারী শরীফের হাদিস, سئل رسول الله صلى الله عليه وسلم اي الذنب عند الله اكبر يا رسول الله আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা, সবচেয়ে বড় গুনাহ কোনটা বলবেন কি? ফালা আনতা জালা লিল্লাহি নিদ্দান হুয়া খলাকাকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর সঙ্গে কোন শরীক বানানো, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওই যে বললাম তিনি সৃষ্টি করেছেন, তিনি তোমার মালিক, সেই আল্লাহর সঙ্গে যদি তুমি কাউকে শরীক করো, এই গুনাহটা আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ, জয় বলে নাউজ বিল্লাহ। এরকম ভাবে কোরআনুল কারীম আরো একটা আয়াত সূরা নিসার ৪৮ নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহা লা ইউশরিকু লা ইগফিরু, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা কাকে? আন ইউশরাকা বিহি, যদি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করা হয় এটা ক্ষমা করবেন না। وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ, এই শিরিকের চেয়ে যত ছোট গুনাহ আছে, চুরি করে, জিনা করে বা বিচার করে, এগুলো হতে পারে আল্লাহ কি করে দিবেন? যদি তওবা করে তো ক্ষমা করবেনই, তওবা করার যদি সুযোগ নাও আসে, এ অবস্থায় মারা গেল, হয়তো আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়ে তারপরে জান্নাত দিবেন, আর নইলে তাকে ক্ষমা করে কি দিবেন? কিন্তু চিরস্থায়ী জাহান্নাম না। কিন্তু যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে তার জন্য কি? আল্লাহ তাআলা বলছেন وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ জেনে রাখো, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছেন, ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা বানিয়ে দিয়েছেন জাহান্নাম। ঠিকানা কোথায়? এই জালেমদের জন্য তুমি কোন সাহায্যকারী পাইবা না। সূরা মায়দার ৭২ নম্বর আয়াত। এই জন্য এই রাত্রেতে ইবাদত তো মানুষে করে, আবার শিরিকেও লিপ্ত হয়। দেখবেন যে শিরিক গুলো কি, আমি একটু পরে আসতেছি আলোচনায়, আগে শিরিকের আয়াত গুলো শুনেন। আল্লাহ তারা কি বললেন সূরা মায়দার ৭২ নম্বর আয়াতে? বললেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয় যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। জান্নাত কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন, চিরস্থায়ী জাহান্নামী। ওয়া মাওয়াহুন নার, ওর চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। চিরস্থায়ী ঠিকানা কোথায়? এরপরে আল্লাহ তাআলা আরাকাতে আমাদের নবীজিকে বলছেন, আমাদের নবীজিকে বলছেন, যে নবী আল্লাহ তাআলা যার সম্পর্কে বলেছেন, লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। সেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন লাইন আশরাকটা, সূরায়ে জুমারের ৬৫ নম্বর আয়াত আল্লাহ বলছেন লাইন আশরাকতা, হে নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন, আপনিও যদি শিরিক করেন, লাইয়াহবাতান্না আমালুকা, আপনার জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনিও সেই ক্ষতিগ্রস্ত ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। জোরে নাউজ বিল্লাহ। কাকে বলা হচ্ছে? আল্লাহু আকবার! চিন্তা করার বিষয়, আল্লাহ তাআলা আরাকাতে বলছেন ওয়া মাই ইউশরিক বিল্লাহি, সূরা হজের ৩১ নম্বর আয়াত, ওয়া মাই ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল, ফাকান্নামা খাররা মিনাস সামায়ে, সে যেন আসমান থেকে ছুটে পড়ে গেল, ফাতাখতাফুহু তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহীক, তাকে যেন পাখিতে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাসে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করে ফেলল। এরকম ভাবে শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা ৯ জন নবীর নাম উল্লেখ করে, ১৮ জন নবীর নাম, সূরা আনামের ৮৩ নম্বর থেকে ৮৭ নম্বর আয়াত পর্যন্ত এইখানে ১৮ জন নবীর নাম উল্লেখ করে এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, এই নবীরাও যদি আল্লাহর সঙ্গে শিরিক করত, লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে ওই নবীদের সব আমল গুলো বরবাদ হয়ে যেত। নবীরা কি কেমন কষ্ট করেছেন, কোন নবীকে মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলা হয়েছে, কোন নবীকে চরম নির্যাতন করা হয়েছে। আমাদের নবীজিকেও কত নির্যাতন করা হল। আম্মাজান আয়েশা একদিন নবীজির পিঠে দেখলেন যে অনেক দাগ, জিজ্ঞেস করলেন আপনার কি ছোটবেলায় কোনো গুটি বসন্ত হয়েছিল নাকি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আয়েশা না, আমার কোনদিন গুটি বসন্ত জল বসন্ত হয় নাই। এটা হচ্ছে আমি যখন তোমার কওমের কাছে ইসলাম প্রচার করেছিলাম, ওরা তো ইসলাম গ্রহণ করলো না, বরং আমাকে চরম নির্যাতন করলো। আমি সেজদায় গেলাম, উটের নারী বুড়ি আমার মাথার উপরে চাপিয়ে দিল, আমি মাথা উঠাতে পারলাম না, আমার মেয়ে ফাতেমা এসে সেটা ফেলে দেওয়ার পরে উঠতে পারলাম। আমি যখন তোমার কওমের থেকে নৈরাশ হয়ে পার্শ্ববর্তী এলাকা তায়েফে গিয়েছিলাম মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তিন দিন পর্যন্ত এলাকার নেতাদেরকে ইসলামের দাওয়াত পেশ করলাম, তারা তো আমার দাওয়াত কবুল করলই না, বরং তাদের যুবক ছেলেদেরকে বলল যে আমাদের এলাকায় একটা পাগল ঢুকেছে, সে আমাদের বাপদাদার ধর্মটাকে গালিগালাজ করে, সে আমাদের বাপদাদার ধর্মটার বিরুদ্ধে কথা বলে, আমাদের দেবদেবী পূজার বিরুদ্ধে কথা বলে, আমাদের মাজারওয়ালাদের বিরুদ্ধে কথা বলে। এই পাগল যখন রাস্তায় যাবে তোমরা তাকে পাথর ছুড়তে থাকবে। আল্লাহর হাবিব ফরমান, আমি যখন রাস্তায় বের হলাম দেখলাম দুই পাশে যুবক ছেলেরা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে দেখা মাত্র পাথর ছুড়তে আরম্ভ করলো। আমি সহ্য করতে না পেরে রাস্তায় লুটিয়ে পড়লাম, ওরা আমাকে দাঁড় করে আবার পাথর মারতে শুরু করলো, আমি দৌড় দিলাম আবার লুটিয়ে পড়লাম, ওরা আমাকে আবারও ধরে দাঁড় করে তারপরে পাথর মারতে আরম্ভ করলো। আমি পাথরের বৃষ্টি সহ্য করতে না পেরে আবার দৌড় দিলাম, তৃতীয়বারে যখন আমি লুটিয়ে পড়লাম রক্তাক্ত অবস্থায় যখন আমি মাটিতে শুয়ে আছি, ওরা মনে করলো হয়তো লোকটা মরে গেছে, আমাকে ছেড়ে চলে গেল। এমন সময় আল্লাহর ফেরেশতা জিব্রাইল এসে হাজির হল, বলল ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আসমানের কোন ওহী নিয়ে আপনার কাছে আগমন করি নাই, আমি আজকে এসেছি আর একজন ফেরেশতাকে সঙ্গে নিয়ে। ফেরেশতাকে পরিচয় করে দিলেন, ইনি হচ্ছেন পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। সালাম করে ফেরেশতা বলল ইয়া রাসূলুল্লাহ, আমি এই এলাকার পাহাড়ের দায়িত্বে নিয়োজিত আছি, আপনি যদি হুকুম করেন এই মুহূর্তে আমি তায়েফের দুই দিকের পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীদেরকে জনমের তরে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিব্রাইল, এই লোকগুলো যদি সব ধ্বংস হয়ে যায় আমি কার কাছে দাওয়াত পৌঁছাবো, ইসলামের দাওয়াত কাকে দান করব? আল্লাহর নবী একটা বাগানের ভিতরে চলে গেলেন, ওই বাগানের যে দায়িত্বে ছিল সে কিছু ফল এনে দিল, আল্লাহর নবী খেলেন, এরপরে কুয়ার পানি দিয়ে উযু করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই তায়েফবাসী আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, সেজন্য নির্যাতন করেছে, পাথর ছুঁড়ে মেরেছে, ইয়া রব্বুল আলামিন তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও তাহলে আমি দিন কার কাছে পৌঁছাবো, ইসলামের দাওয়াত কার কাছে পৌঁছাবো? ওরা হয়তো আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, ওরাও যদি নাও বুঝতে পারে হয়তো পরবর্তী প্রজন্ম ইসলাম গ্রহণ করবে। পরবর্তী ইসলাম কবুল হয়েছে কিনা ওখানে? আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। এই রসুলরা কত জুলুম নির্যাতন সহ্য করলেন, আল্লাহ তাআলা সেই রসুলদেরকে উদ্দেশ্য করে বলছেন, আমাদের নবীজিকে বললেন লাইনা শরাক্তা, হে নবী আপনি যদি শিরিক করেন আপনার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে পড়ে যাবেন। সব নবীদের সম্পর্কে কথা বললেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ বিন জাবাল সঙ্গে ছিলেন, জিজ্ঞেস করলেন মুয়াজ তুমি কি জানো বান্দার হক আল্লাহর উপরে কি, আর আল্লাহর কাছে বান্দার হকটা কি, আল্লাহর কাছে বান্দার অধিকার আর বান্দার কাছে আল্লাহর অধিকার কি? মুয়াজ বিন জাবাল বললেন আল্লাহ ওয়া রাসূলু আলামু, আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে মুয়াজ, আল্লাহর হক বান্দার কাছে এই যে বান্দা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করতে পারবে না। আর আল্লাহর কাছে বান্দার হক হলো এই, যেই বান্দা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করে না ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য শিরক থেকে মুক্ত থাকা, আল্লাহ রাসূল বলেন যে সব লোকদেরকে ক্ষমা করা হয় কিন্তু কয়েক প্রকার লোকদেরকে ক্ষমা করা হয় না, তার মধ্যে একটা হচ্ছে কি মুশরিক, যে শিরিক করে এই লোকগুলো আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাত আবদিহি, আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করতে থাকেন, তওবা যদি করে ক্ষমা করে দেন। মা লাম ইয়াকাইল হিজাবু, যতক্ষণ পর্যন্ত হিজাব পরে না যায়, পর্দা পরে না যায়। قالوا يا رسول الله وما الحجاب, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ হিজাব কি জিনিস, পর্দা কি জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আনতা মুতান নাফসু ওয়া হিয়া মুশরিকাতুন, শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করা হলো পর্দা পরে যাওয়া। শিরক করলো আল্লাহর রহমতের মধ্যে পর্দা পরে গেল, আল্লাহর ক্ষমার মধ্যে পর্দা পরে গেল, আল্লাহ তাআলা ওই লোকটাকে আর ক্ষমা করবেন না, জান্নাত দিবেন না। ও আমার ভাইয়েরা, সেই জন্য শয়তান চায় কোনো ভাবে শিরক করাইতে পারে বাঁচে, শিরক করাইতে পারলেই মনে করে কামিয়াব হয়ে গেল। এই জন্য দেখবেন আজকের এই রাত্রগুলোতে কি করে একদল লোক মাজারে দৌড়ায়, টাকা পয়সা দেয়, সেজদাও করে, মাজারওয়ালার কাছে প্রার্থনাও করে। আমার ভাইয়েরা এবারে দেখুন শিরক কেমনে করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে পরিষ্কার শিখিয়ে দিয়েছেন, তোমরা আমার কাছে দোয়া করো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু, আমরা কেবলই মাত্র তোমারই গোলাম করি। কার গোলামি করি? কার গোলামি করবো? আমরা আল্লাহর গোলামি করব। আল্লাহ তাআলা বলেন ওয়া আনা আকিম ওয়াজহাকা লিদ্দিন হানিফা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, তুমি আল্লাহর দিকে সরাসরি মুতাওয়াজ্জু হও, এর মধ্যে কোনো মুশরিক হইও না, শিরিক করো না। ও আমার ভাইয়েরা, এইখানে বা শয়তান ঢুকাইয়ে দিল, কয় যে না আল্লাহকে তুই এমনি পাবি না, পাইতে হইলে কিছু ভায়া মাধ্যম লাগবে, ছাড়া পাওয়া যাবে না। আছে না এই দেশের পিসাবদের গায়ে লাগে এই জন্য এই কথাগুলো বললি, এতক্ষণ যা বুঝি এতে অসুবিধা ছিল না, এখন শিরিকটা ধরাই দেয় তার সমস্যা। আপনারা বোঝার চেষ্টা করবেন লোকগুলো আমার বিরোধিতা কেন করে, সবাই তোমার বিরুদ্ধে বলে কেন বলে একটু বোঝার চেষ্টা করবেন, কেবল কে কি বললো শুনলেন আর দূরের থেকে সমালোচনা করলেন, আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে, আমি বলে দিলাম ইনশাআল্লাহ। কারণ এই লোকগুলো মানুষকে ঠকাইয়া খাওয়ার জন্য, নিজেদের পকেট ভারী করার জন্য, বিনা পুঁজির ব্যবসা করার জন্য পীর মুরিদির প্রথা চালু করেছে। এই লোকগুলো মানুষকে বুঝায় বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চায় না। পীরের কাছে যখন অরুণায় বিনয় করে কান্দে কাটটা বলে, পীর তখন আল্লাহর কাছে বলে ওই পীরে বলার কারণে নাকি আল্লাহ মাফ করে আর সারা মাফ করতে চায় না। আন্দাজে বললাম না, বইতে আছে, বইয়ের নাম বলবো, বেদে মারেফাত, কোন পীরের বই? চরমানাই দরবারের বই। এই দেশের লোকেরা সবচেয়ে হকানি পীর যাকে বলে, এই আকিদা সব পীরদের, পাইকারি সব পীরের মধ্যে আকিদা এরকম যে আল্লাহকে পাইতে হলে পীর ধরা ছাড়া উপায় নাই। এরা বলে যাহার পীর নাই তাহার পীর শয়তান, পীর ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহ বলেন ডাইরেক্ট ডাকো, সূরা ইউনুসের 105 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া আনওয়াকিমু ওয়াজহাকা লিদ্দিন হানিফা, তুমি তোমার চেহারাকে ডাইরেক্ট আল্লাহর দিকে মতওয়াজ্জু করো, হানিফান সব ভায়া মাধ্যম বাদ দিয়ে, বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর দিকে মতওয়াজ্জু করো। এরপরে বলছেন ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, খবরদার খবরদার তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, আল্লাহকে ডাকতে গিয়ে কোনো ভায়া মাধ্যম বানাইও না, কোনো শিরিক করতে দেন অংশীদার বানাইও না। তোমার স্ত্রী যদি তোমাকে বাদ দিয়ে তোমার বন্ধুর কাছে শাড়ি চায়, কাপড় চায়, সোনা চায়, পাউডার চায়, তুমি যেমন বরদাস্ত করো না, এইরকম আল্লাহর বান্দা তারা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে গিয়ে কোনো কিছু চায়, আল্লাহ তারাও বরদাস্ত করতে পারেন না। সুবহানাল্লাহ। এজন্য বলছেন ওয়ালা তুশরিক বিল্লাহি, খবরদার তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে কতল করে দেয়া হত্যা করা হয় তবুও শিরিক করবে না। তোমরা ইন্নিয়ত জাতু পড়ো, ইন্নিয়ত জাতুর তর্জমাটা ভালো করে শুনে রাখো। ইন্নি ওয়াজ্জাহতু, আমি আমার চেহারা মতো আজ্জু করলাম কার দিকে? ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মতো আজ্জু করলাম কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আমি তার দিকে মুতাওয়াজ্জু হলাম। হানিফান, হানিফ অর্থ কি? হানিফ মানে হলো সব বাতিলকে বর্জন করে, আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ সব বর্জন করে এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হচ্ছি। এরপরে আরো ব্যাখ্যা দিয়ে বোঝানো হচ্ছে, আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, বলো ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না, আমি মাজারওয়ালার কাছে প্রার্থনা করি না, পীরের দিকে মোতাওয়াজ্জু হই না। এখন মুরিদদেরকে শেখাইয়া দেয়, পীরের দিকে কেমনে মোতাওয়াজ্জু হইবা, পীরের কল্পনা করবা, ছবিটা অন্তরে বসাইবা, আগে ইবাদত করার পূর্বে আসন দিয়ে বসো, এরপরে মনে মনে কল্পনা করো, আমি আমার পীরের দিকে কলবের দিকে মোতাওয়াজ্জু আছি, আমার কলব আমার পীরসাহ কেবলার কলবের দিকে মোতাওয়াজ্জু আছে, পীরসাহ কেবলার কলব তার পীরের দিকে, তার পীরের দিকে, এই হাজার পীরের ভায়া মাধ্যম হইয়া তারপরে মোতাওয়াজ্জু আল্লাহর দিকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন একেবারে সোজা বলো, ইয়াকা নাবুদু, ডাইরেক্ট না ভাই মাধ্যম, ইয়াকা, নিশ্চয় আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি, সম্বোধন করে বলা হচ্ছে। প্রথম দিকে সম্বোধন ছিল না, আরবিতে তিন রকম আছে, সব ভাষাতেই আছে, ওই যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, তিন রকম আছে না আরবিতে, গায়েব হাজের মোতাকাল্লিম। এই যে প্রথমে তিন আয়াত দেখেন, একটা মানপত্র দিলে প্রথম কি করে মানুষে? প্রথম প্রশংসা করে, যাকে মানপত্র দেওয়া হচ্ছে, একজন এমপি আসলো তার প্রশংসা লেখে, আপনি এই সেই সদরঘাটের কামান, মস্তানের জামান, হাজীগঞ্জের মিনারা, এই এই সব লিখে, এরপরে লেখে আপনাকে আমরা ভোট দিয়েছি, আপনারা আমরা আপনার খুব আপনজন, সম্পর্ক এটা কি, তার সাথে আমাদের সম্পর্ক কি? আর তিন নম্বরে দাবি দেওয়া, আমাদের স্কুল লাগবে, কলেজ লাগবে, রাস্তা লাগবে, মাননীয় ব্রিজ, আমাদের একটা এমপি কি লাগবে, স্পিকার লাগবে, বক্তব্য দেয় নাই, এরকম দাবি দেওয়া করে। ঠিক এরকম ভাবে এই সুরায় ফাতিহার মাধ্যমে আল্লাহ তারা শিখাচ্ছেন, প্রথমে আল্লাহর কাছে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব, প্রশংসা হচ্ছে যিনি সব গায়েব, সব কি। এরপরে কি বলা হয়েছে? আর রহমান, আল্লাহর আরো প্রশংসা, আর রহিম, মালিক, উদ্দিন, বলো সব প্রশংসা। এইবারে নাম পুরুষ শেষ, এবারে বলা হচ্ছে এখন তোমার পরিচয় দাও, তোমার সঙ্গে আমার পরিচয় কি। এবারে ডাইরেক্ট পরিচয় হচ্ছে আল্লাহর শিখানো দোয়া, ইয়াকা নাবুদু, আমার সঙ্গে তোমার সম্পর্ক হচ্ছে, আমি তোমার গোলাম, আর তুমি আমার রব। ইয়াকা নাবুদু, আমি তোমার গোলাম, আমি তোমার আবেদ ইবাদতকারী গোলাম, আর তুমি আমার রব। আল্লাহর সঙ্গে সম্পর্ক কি আমাদের, আমরা কার গোলাম? ডাইরেক্ট না ভাই মাধ্যম, ইয়াকা, আর কোন ওয়াজ লাগবে না, এইটা ভালো করে বুঝেন, ইয়াকা, নিশ্চয় তুমি, না আবুদু, আমরা তোমার ইবাদত করি, সরাসরি বলা হচ্ছে আমরা তোমার ইবাদত করি। এইখানে ভাইজান কোনো ভায়া নাই, কোনো মাধ্যম নাই, নামাজের মধ্যে কোনো মাধ্যম নাই, কারণ আমিও যার গোলাম ওই পীর সাহেব কি। কোরআনে স্পষ্ট বলা আছে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, সব মানুষকে বলেছেন, আন্নাস বলতে কোন মানুষকে বাদ দেয় নাই, ইয়া আইয়ুহান নাস, সব মানুষকে বলা হচ্ছে, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির, তোমাদের ইমাম সাহেব ফকির, মুক্তাদিও ফকির, পীর ফকির, মুরিদ ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, রাজা ফকির, প্রজা ফকির, আন্তুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আল্লাহু হুয়াল গনিউল হামিদ, একমাত্র ধনী কে? তাহলে ফকিরের কাছে চাওয়া যাবে? ফকির কেন বলছেন? দুনিয়ার ভিক্ষুকেরা একজন ভিক্ষুক আর একজন ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় না। কারণ কি? কারণ হলো ও যেরকম ভিক্ষুক আমিও তোরকম ভিক্ষুক, আমার কি দিবে? আল্লাহ সে কথা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির, তোমাদের পীর ফকির, মাজারওয়ালা ফকির, দরগাওয়ালা ফকির। আল্লাহ তাআলা এজন্য কোরআনের আরেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, নিশ্চয় তোমরা আল্লাহ বাদ দিয়ে যাদেরকে ডাকো, যাদের কাছে প্রার্থনা করো, যাদেরকে ভায়া মাধ্যম বানাচ্ছ, ওরাও তোমাদের মতো আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর বান্দা। এই জন্য খবরদার, তোমরা মানুষকে ভায়া মাধ্যম বানাইবা না, এবাদত করবো কার? এখন শিখায় যে দেখো, নবীও তো দুনিয়াতে আসছেন, নবী না হইলে কি আমরা কোরআন পাইতাম? আরে ভাই, শিক্ষা দেওয়া ভিন্ন জিনিস, আর এবাদত কি? শিক্ষকের কাছে আমরা শিখবো, কোরআন শিখিয়েছি রসুলের কাছে, এটা তো ঠিক। কিন্তু রসুলের এবাদত করেছে সাহাবায়ে কেরাম, এবাদত করার সময় কি সাহাবায়ে কেরাম বলেছে আমরা আমাদের কলবটা নবীজির কলবের মতো অর্জ করলাম? তা করেছে? নবীজির ছবি সাহাবায়ে কেরাম বুকের ভিতরে বসাইছে? কোন হাদিস আছে? তাহলে বুঝতে হবে কি ধোকা দেয় মানুষকে। আপনারা খুব ভালো করে বুঝবেন, মক্কার লোকেরা মূর্তি পূজা করত, আমার দেশের লোকেরা বলে মূর্তিরে আল্লাহ বানাইছিল, না না মিথ্যা কথা, কোরআনের স্পষ্ট আয়াত আছে, ওরা মূর্তি পূজা করত, আপনি যেমন পীর পূজা করেন যে উদ্দেশ্যে, ওরা মূর্তি পূজা করত সেই একই উদ্দেশ্যে, স্পষ্ট আয়াত কোরআনে আছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওই মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞেস করো কেন তারা মূর্তি পূজা করে, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, হাউলাই সুফাউনা ইনদাল্লাহ, আল্লাহ তাআলা বলেন ওই লোকেরা বলে এই মূর্তিগুলো দেবদেবীগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। কি হিসাবে? মূর্তি পূজকরা মূর্তি পূজা করত কি জন্য? আল্লাহর কাছে সুপারিশকারী হিসেবে। আমার দেশের মানুষেরা পীরের পূজা করে, মাজারে পূজা করে কি জন্য? সুপারিশকারী হিসেবে। মিলে আছে কিনা? কোরআনের আরেকটা আয়াত, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মূর্তি পূজারীদেরকে জিজ্ঞেস করো, দেব দেবী পূজারীদেরকে জিজ্ঞেস করো, তারা বলবে আমরা ওইগুলোর পূজা করি না শুধুমাত্র একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এইগুলো আমাদেরকে সামান্য হলেও আল্লাহর নিকটে পৌঁছাইয়া দিবে, আমরা সেই জন্য পূজা করছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ক্লিয়ার হয়ে গেল কোরআনের বক্তব্য, যে মক্কার মুশরিকরা যারা মূর্তি পূজা করত, তারা কি মূর্তিকে আল্লাহ বা খোদা মানত না, বরং কি জন্য পূজা করত? ভায়া মাধ্যম মনে করত। ঠিক একই উদ্দেশ্যে যারা ওই মূর্তির পরিবর্তে মাজার পূজা করে, পীর পূজা করে, পীরকে ভায়া মাধ্যম মনে করে, তারা আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে ভায়া মাধ্যম তৈরি করার কারণে এই লোকগুলো পরিষ্কার সেরেকে লিপ্ত হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। পীরের ছবি আঁকে অন্তরে ভিতরে, ছবি বসায়। আমার ভাইয়ের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও সূরা, যেই ঘরের মধ্যে কোন মূর্তি থাকে অথবা কোন প্রাণীর ছবি থাকে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। তাহলে যেই অন্তরের মধ্যে পীরের ছবি থাকে সেই অন্তরে কি আল্লাহর রহমত প্রবেশ করে? তাহলে পীরের ছবি আর বসাইবে কেউ? এবারে যান না, আজকের রাতে দেখবেন কি অবস্থা, টাকা পয়সা স্তূপ হয়ে গেছে মাজার গুলোতে। আমি জিজ্ঞেস করতে চাই, মাজারওয়ালার টাকা দরকার আছে? কবরে রাখার পরে তিনটা প্রশ্ন আছে, ওই তিনটা প্রশ্ন যদি উত্তর ঠিক মতো দিতে পারে, আল্লাহর পক্ষ থেকে উত্তর চলে আসে, আনসাদাকা আব্দি, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, ফাফরিশুহু মিনাল জান্নাতে ওয়ালবিসুহু মিনাল জান্নাতে আফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, ও আমার ফেরেশতারা আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, ওর কবরে ওর গায়ে জান্নাতের বিছানা পোশাক পরিয়ে দান করিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওর কবরটাকে জান্নাতের সঙ্গে সুরঙ্গ করে দাও, এরপরে জান্নাতের নিয়ামতে সে তার কবরটা পরিপূর্ণ হয়ে যায়, ওর কবরটাকে দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়, জান্নাতের নিয়ামত দ্বারা পুরো কবরটা পরিপূর্ণ হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ, তাহলে যদি সত্যিকার আল্লাহওয়ালা হয়ে থাকে উপরে চাদর আর টাকা পয়সার দরকার আছে? পক্ষান্তরে যদি কবরে রাখার পরে ওই তিনটা প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে না পারে, আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয় আন কাজাবা, এইখানে আব্দি বলেন নাই আল্লাহ তাআলা, ও মিথ্যা বলেছে, ফাফরিশুহু মিনান নারে, ওর কবরে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করাইয়া দাও, ও আলবিসুহু মিনান নারে, জাহান্নামের আগুনের বিছানা দিয়ে ওর কবরটা বিছিয়ে দাও, আফতাহু লাহু বাবান মিনান নারে, ওর জাহান্নামের আগুনের সাথে কবরটা সংযোগ দিয়ে দাও, ওর কবরটা সংকীর্ণ হয়ে যায়, এক পাশ থেকে চাপ দিয়ে আর এক পাশের হাড্ডি গুলো আঙ্গুলের ভিতরে আল্লাহর রাসূল এভাবে ঢুকিয়ে দেখাইছেন, এইরকম ভাবে এক পাশের পাজরের হাড্ডি গুলো আর এক পাশে গিয়ে ঢুকে পড়ে যায়, এরকম সংকীর্ণ করে দেওয়ায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম অবস্থা যদি সত্যিকার আল্লাহওয়ালি হয়ে থাকে তাহলে তোমার চাদরের দরকার নাই, আর যদি আল্লাহওয়ালা না হয়ে থাকে তাহলে তুমি কার কবরে চাদর দিচ্ছ? এখন কবরে গিয়ে টাকা পয়সা দিচ্ছে আর লেখা আছে নিজ হাতে টাকা ফেলুন। কারণ কি? কারণ হলো পীর সাহেব না খেয়ে মরতেছে কবরে, তাড়াতাড়ি টাকা দাও, নিজের হাতে দাও, যেন অন্যের হাতে না পড়ে। ওই ল্যাংরা লুলা আতুর খোরা গুজা হাত নাই পা নাই ওই লোকগুলোর টাকা দরকার না কবরওয়ালার দরকার? পেটওয়ালার দরকার না কবরওয়ালার দরকার? কিন্তু ওই যে লেখে নিজের হাতে টাকা ফেরুন, কি জন্য লেখে বুঝতে পারছেন তো? ওই কবরওয়ালার পাশে যারা আছে জীবিত পেটওয়ালা ল্যাংরা লুলা ওদের হাতে না পড়ে, এই গাজাখররা সেই জন্য ওই সাইনবোর্ড গুলো লাগাইয়ে রাখে। এখন আবার কবরের সাথে গুন্টি লাগাই দিয়েছে, টাকা দেয় আর কাজে কবুল হয়ে গেছে, কি সর্বনাশ! এই গোলাপসা কবর কি দেখেন না, কবরের সঙ্গে ছিদ্র করে বেল লাগাই দিয়েছে, গুন্টি লাগাই দিয়েছে, টাকা দেওয়ার কাজে কবুল হয়ে গেছে, কবরের কাছে গিয়ে ফরিয়াদ করায়, চাদরের তালে মাথা দিয়ে ফরিয়াদ করায়, উদ্দেশ্য টাকা। হাল তেরা চাল হয় মকসুদ তেরা মাল হয়, কি বললাম? কবরে গেলে একবার আমার ভাই আছে একটা টিচার ট্রেনিং গেছিল বাগেরহাট খুলনাতে, ওখান থেকে বাগেরহাট গেছিল খানজাহানের বাজারে, সাথে আরো টিচাররা আছে প্রাইমারি টিচাররা, তো ওইখানে একদম টাউট বাট পার আছে, ফরিয়াদ করাইবেন ফরিয়াদ, তো ওদের তো আর তাওহীদের জ্ঞান নাই, ওরা চাদরের তলে মাথা ঢুকাইছে, ঢুকাই এখন ওই কবরওয়ালার কাছে বলে, তো ওদের তো দরকার টাকা, ওরা ফরিয়াদ করায়, হে খাজা বাবা, এই লোকগুলো এখানে টিচার ট্রেনিং এর জন্য আগমন করেছে, আপনার দরবারে দোয়ার জন্য এসেছে, ওরা আপনার কবরে 150টা টাকা দিবে, আপনি ওদের দোয়া করে কবুল করুন, ওরা 150টাকা দিবে। এখন ওরা চাদরের তলে বসে কয়, না খাজা বাবা, আমরা ট্রেনিং আসছি, এত টাকা দরকার নেই, দেওয়াতে সম্ভব না, আমরা তোমাকে 50 টাকা দিব। আমার ভাই ছিল একটা, মাছে লাফছি গো, এখন উঠো না, এরপর তো মা দাল্লা খেপলো তার উপরে, মাস্তান সব, কঠিন বিপদে পড়ে গেছিল, দেখ শেষ পর্যন্ত আমরা আবার ফোন টোন পাইয়ে তারপরে, নাহলে ওখান থেকে বের হয় কঠিন ছিল, জান নিয়ে আসতে পারতো না, পুলিশ পাঠাইয়ে তারপর উদ্ধার করেছে এদেরকে। এই যে অবস্থাটা, কারণ মাজারের ক্ষতি করছে না সে, এই যে ইবলিস গুলো আজকের রাত্রে গিয়ে দেখেন না আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, যারা কবরওয়ালার কাছে প্রার্থনা করে, নামাজদারে বলছি কি, ওয়াইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই, এখন সাহায্য চাই কার কাছে? কবরওয়ালার কাছে। ইয়া গাউসু, হে গাউস, সাহায্য করো, ইয়া আলী, ইয়া ফাতেমা, ইয়া আজরাইল, ইয়া মিকাইল, ওই তাবিজের বই তো দেখাছে, লেখা আছে এগুলো, সাহায্য তবো কার কাছে? আজরাইলের কাছে না আল্লাহর কাছে? সব আল্লাহর গোলাম, আপনি আল্লাহর গোলাম। এই জন্য খবরদার, এই শেরেক গুলো রাত্রে কি করে? কবর গিয়ে সেজদাও করে, আল্লাহু আকবার। আমি অনেকবার বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পরিষ্কার করে দিয়েছেন। আমাদের নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উভয় জগতের বাদশাহ, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, দুনিয়ার বাদশাহ, রোমের সম্রাট, পারস্যের সম্রাট, দুনিয়ার বাদশাহ, লোকেরা এদের সিজদা করে, আপনাকে আমরা সিজদা করব না। হাদিস খুলে পড়ুন, আল্লাহর হাবিব ফরমান, ও আমার সাহাবীরা শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো সামনে যদি সিজদা করা জায়েজ হতো, আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তার স্বামীদেরকে সিজদা করে, কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া কারো জন্য সিজদা করা জায়েজ নেই, সেই জন্য তোমরা আমাকেও সিজদা করতে পারবে না, আর কোন মেয়ে লোক তার স্বামীকেও সিজদা করতে পারবে না। পরিষ্কার হয়ে গেল আমাদের আল্লাহর নবীর এই শরীয়তের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো প্রকার সিজদা করা জায়েজ নাই, হারাম। সিজদা ইবাদত ও জায়েজ নাই, তাজিমের সিজদাও জায়েজ নাই। ওই ফকিরদের দরবারে যাও, ওরা বলবে সিজদা দুই রকম, একটা হলো ইবাদতের সিজদা আর একটা তাজিমের সিজদা। ওই তাজিমের সিজদা মাজারে করা যায়, পীরের পায়ে করা যায়, মা বাপকে করা যায়, ওস্তাদকে করা যায়, জায়েজ করে দিল, আল্লাহর নবী করেছেন হারাম, এরা করলো কি? ও আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন যত নামাজ ফরজ করেছেন সব নামাজের মধ্যে রুকু সিজদা ফরজ করে দিয়েছেন। ফজরের নামাজ পড়বে, রুকু সিজদা করা ফরজ, জোহরের নামাজ পড়বে, রুকু সিজদা ফরজ, আসরের নামাজ পড়বে, রুকু সিজদা ফরজ, মাগরিবের নামাজ পড়ো, রুকু সিজদা ফরজ, এশার নামাজ পড়ো, রুকু সিজদা ফরজ, জুমার নামাজ পড়ো, রুকু সিজদা ফরজ, ঈদের নামাজ পড়বে, রুকু সিজদা ফরজ, যত রকম নামাজ আছে সব নামাজে রুকু এবং সিজদা করা ফরজ করে দিয়েছেন। রুকু সিজদা না করলে তোর নামাজ হবে না, ঠিক কিনা? কিন্তু খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তাহলে রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজার নামাজ যত বড় পীর বুজুর্গের হোক না কেন, তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজার নামাজ যদি বাবা আদমের হোক না কেন, রুকু সিজদা করতে পারবি না। জানাজার নামাজ ইব্রাহিম আলাইহিস সালামের হোক না কেন, তুই রুকু সিজদা করতে পারবি না। জানাজার নামাজ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত কোন নবীর হোক না কেন রুকু সিজদা করা যাবে না। জানাজার নামাজ আবু বকর ওসমানের হোক না কেন, রুকু সিজদা করতে পারবি না। জানাজার নামাজ আব্দুল কাদের জিলানি আর ওই যে খাজা মঈন চিশতি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিম যারই হোক না কেন, তাদের কবর, তাদের জানাজায় রুকু সিজদা করা যাবে না। কারো জানাজায় রুকু সিজদা আছে? যত বড় বুজুর্গ হোক জানাজার সময় রুকু সিজদা আছে? কেন নাই? সব নামাজে রুকু সিজদা করা ফরজ, আর জানাজার নামাজে রুকু সিজদা জায়েজ নাই, কেন নিষেধ করা হলো একটু চিন্তা করে দেখো। অন্য সব নামাজে তোমার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো গায়রুল্লাহ, কোনো ভায়া মাধ্যম নাই, কিন্তু জানাজার নামাজে তোমার সামনে একটা লাশ আছে, লাশ, তুমি যদি জানাজার নামাজে আল্লাহর জন্য সেজদা করো, রুকু করো, ওই ভণ্ড পীরেরা, ওই মাজার পূজারী, কবর পূজারী, পীর পূজারী বলবে ওই তো বুজুর্গকে সম্মান করা হলো, তাজিমের সেজদা করা হলো, তোমাকে বিভ্রান্ত করবে, গোমরা করবে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর সময় ছিল যখন বুজুর্গ একেবারে সামনে, সেই সময়ে তুমি রুকু করতে পারলে না, সিজদা করতে পারলে না, তোমার সামনের থেকে যখন লাশটা কবরে চলে গেল, মাঝখানে আড়াই মন মাটি আসলো, হোগলা আসলো, বাস আসলো, এরপরে তোমাকে কোন বিবেক মাজারে সিজদা করার জন্য অনুমোদন করলো? কবরে সিজদা করা জায়েজ না, হারাম। কিন্তু গিয়ে দেখেন না কিরকম সিজদা চলছে, এখন কিরকম টাকা পয়সা দিচ্ছি, স্তূপ হয়ে গেছে। ও আমার ভাইয়েরা, প্রার্থনা করবো কার কাছে? এজন্য বলা হয়েছে মুশরিকের দোয়া কবুল হয় না, মুশরিকের দোয়া কবুল হবে না। এই শিরিক হয় মানুষকে ভায়া মাধ্যম বানাবার মাধ্যমে, এই শিরক হয় মানুষকে আল্লাহর কাছে চাওয়ার পরিবর্তে মানুষের কাছে চাওয়ার মাধ্যমে, এই শিরক হয় মানুষকে সিজদা করার মাধ্যমে, এই শিরক হয় আল্লাহর সাথে অন্য কাউকে আইন বিধান দেওয়ার মালিক বানাবার মাধ্যমে, এই শিরক হয় রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাবার মাধ্যমে। আছে কিনা এই যে মূর্তিগুলো শহরে বানাচ্ছে, এগুলো কি শিরক না? এই শিরক করো কেমনে? বিশেষ দিবসে স্কুলের কচি কচি বাচ্চাদেরকে নগ্ন পায়ে হাঁটিয়ে মূর্তির সামনে গিয়ে দাঁড় করিয়ে নীরবতা পালন করা কার ইবাদত? মূর্তির ইবাদত। নামাজে দাঁড়িয়ে ইবাদত করা যদি হয় আল্লাহর জন্য, তাহলে মূর্তির সামনে দাঁড়িয়ে থাকলে কার ইবাদত করছো তুমি? এই ইবাদত যারা করে তারা শিরক করে কিনা? পরিষ্কার শিরকে লিপ্ত আছো। এরকম ভাবে আল্লাহর আইন যদি পরিবর্তন করে, কেউ নিজের আইন তৈরি করে, তার আল্লাহর সঙ্গে শিরিক করলো কিনা? খালি শিরিক না, ওরা আল্লাহর আসনে বসে গেছে। কারণ আইন তৈরি করার অধিকার কার? কোরআনে পরিষ্কার বলা আছে, আলালাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে কেবল তার। এইখানে আল্লাহ আইন দিলেন, যদি চোর বন্ধ করতে চাও, চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন শোনো, আসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, ওরা ধরা পড়লো, ওদের হাত কেটে ফেলো, আইনটা দিল কে? এখন এই আইনটাকে বাতিল করে যারা বিকল্প আইন তৈরি করলো, জরিমানা আর জেল দিল, তারা আল্লাহর জায়গায় বসে গেল কিনা? শিরক করলো কিনা? খালি শিরক করে নাই, নিজেরা কি হয়ে গেছে? নিজেরা ভণ্ড আল্লাহ হয়ে গেছে। ফেরাউন আল্লাহ দাবি করেছিল না, এই আল্লাহর আসনে বসে গেছে। এরকম ভাবে আল্লাহ তারা হুকুম দিলেন মদ হারাম, ওই লোকগুলো বলল মদের লাইসেন্স থাকলে হালাল, ঠিক কিনা? আল্লাহ বলছেন সুদ হারাম, ওই লোকগুলো কইল সুদের লাইসেন্স থাকলে হালাল বৈধ। যে কারণে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক আর যত আছে ব্যাংক, সব ব্যাংক চলে কিছে হালাল করলো কারা? সরকার। কে হালাল করে দিয়েছে? আল্লাহ কি করেছেন? আল্লাহ করলেন হারাম, মানুষে করলো হালাল। ও আমার ভাইয়েরা, আল্লাহর হারাম কৃত জিনিসগুলোকে যারা হালাল করে দিল তারা মুসলমান থাকবে কিনা? তাহলে কি মুসলমান? এই জন্য খেয়াল রাখবেন, দেখবেন যে রাত্রে ইবাদত কেমনে করে। আল্লাহর হাবিব ফরমান, কয়েক প্রকার মানুষের ইবাদত কবুল হয় না, তার মধ্যে এক নম্বর হলো মুশরিক। এক নম্বর কি? যে আল্লাহর সঙ্গে শিরিক করে। একটা হচ্ছে রাষ্ট্রীয় শিরিক, আর একটা হলো ধর্মীয় শিরিক। কয় রকম? একটা হলো পীরের শিরিক, মাজারের শিরিক, আর একটা হলো রাষ্ট্রীয় মূর্তি পূজার শিরিক, আল্লাহর পরিবর্তে আইন তৈরি করার শিরিক, আল্লাহর পরিবর্তে মানব রচিত আইন দিয়ে বিচার করার শিরিক। এই সব শিরিক গুলো যারা বর্জন করবে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, আর যারা শিরিকে লিপ্ত থাকবে আল্লাহর হাবিব ফরমান তাদের গুনাহ আমি ক্ষমা করব না, আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য খেয়াল রাখবেন, শিরিক মুক্ত ইবাদত করবেন, যতটুকু করে আল্লাহ কবুল করবেন, তওবা করবেন। কবুল করার মালিক কে? সবে বরাতের কোনো বিশেষ ইবাদত নাই, খাস কোনো ইবাদত নাই, এগুলো মানুষ তৈরি করেছে। এই সবে বরাতের যতটুকু সহি অতটুকু আমি বললাম, এরপরে এই সবে বরাত আসলে মানুষ একদল আছে সালাতুত তসবিহ নামাজ পড়ায়, যাবেন বড় বড় মসজিদ আছে, ইমাম সাহেবরা আরেকটা বেদাত তৈরি করে, দেখায় বুজুর্গি। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সবে বরাতে এরকম সালাতুত তসবিহ নামাজ পড়াইছেন, তার কোন প্রমাণ আছে? আপনারা দলিল চান? এই যে বড় বড় ইমাম সাহেবরা বড় বড় মসজিদ আছে পড়াচ্ছে, এই মহল্লার অনেকে সেখানে যায়। আমাকে একজন বলেছিল যে ওদের অমুক মসজিদে এই রাত্রে সালাতুত তসবিহ নামাজটা জামাতে পড়ায়, আমরা কি এটা পারি না? আমি বললাম যে আল্লাহর নবী তো পড়ান নাই, আবু বকর পড়ায় নাই, ওমর পড়ান, ওসমান পড়ান নাই, আল্লাহর নবীর সাহাবীদের যুগে ছিল না, তাবেইনদের যুগে ছিল না, এমনকি এখন নতুন কিছু ইমামরা তৈরি করেছে। এই যে তৈরি করলো এটার নাম কি? বেদাত। এই বেদাত গুলো বর্জন করতে হবে। এইরকম ভাবে সালাতুত তসবিহ, আর একটা আছে সালাতে আলফিয়া, এইগুলো মকসুদুল মুমিনিন এরকম আরো কিছু বাজারের বই আছে, এরা তৈরি করেছে, কি সুন্দর বয়ন করেছে। আলফিয়া মানে এক হাজার, হাজার বিশিষ্ট নামাজ, তার মানে হচ্ছে ওদের বইতে লেখা আছে যে একশো রাকাত নামাজ পড়বে দুই রাকাত করে, প্রত্যেক রাকাতে একবার আলহামদুলিল্লাহ, দশ বার কুল হল্লা। তাহলে দশ বার যদি কুল হল্লা পড়ে এক এক রাকাতে, একশো রাকাতে কতবার হবে? এক হাজার বার। কি নামাজ হয়ে গেল? সালাতুল আলফিয়া। এটা বানাইলো, এর কোন ভিত্তি কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহর নবী করেন নাই, সাহাবীরাও করেন নাই। আর একটা আছে সালাতুর রাগায়েব, একবার কুলহু আল্লাহ, একবার আলহামদুলিল্লাহ তিনবার কুলহু আল্লাহ, আর পরেরটা কি সূরা কাফেরুন তিনবার কুলহু আল্লাহ তিনবার। এই সমস্ত নামাজ সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন। হাদিসের যত সবে বরাত সম্পর্কে এখন দুনিয়ার কম্পিউটারে সার্চ দিলে সব হাদিসগুলো চলে আসে, এই পৃষ্ঠাগুলো সবই সবে বরাত সম্পর্কে যত হাদিস আছে একেবারে মাক্তাবায় সামেলা, ষোলো হাজার কিতাব ছানবিন করে যেখানে যা আছে সব একাত্র করে এখানে সংক্ষিপ্তকারে নিয়ে আসা হয়েছে। দুনিয়ার কোন মুহাদ্দিস, কোন আলেম যারা আমাদেরকে গালিগালাজ করে, ওদেরকে বলবেন যে পারলে বেটা সামনে গিয়ে হাজির হস, তোদের লক্ষ লক্ষ মুড়ি যাচ্ছে, পিছনে বসে চিল্লাও কি জন্য, সামনে আর দলিল প্রমাণ নিয়ে। ওই চরমনার মুড়িদরা উৎপাত করেছিল কয়েকদিন, এরপর একদিন জুমার পরে আমি লিখে দিলাম যে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাস করতে চাইলে আমি বসবো, তাদের প্রমাণ করতে হবে, তাদের ভেদে মারে ভেদে লেখা আছে যে বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চায় না, পীর সাহেব অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বলে, ওই অনুনয় বিনয় করার কারণে আল্লাহ মাফ করে, এইটা যদি প্রমাণ করতে পারে আমি নিজে তওবা করে সারা জীবন চরমের গোলামি করব, আর প্রমাণ করতে না পারলে এই বইগুলো বাজাত করে বাজার থেকে উঠাই নিয়ে তওবা করতে হবে, আজ পর্যন্ত আর ফিরে আসবে। আমি আজকেও এই রাতে চরমায় মুরুদদেরকে বলছি, বেদে মারে ভাতে প্রথম দেখা এই কিতাবটা আছে কিনা, এই লেখা আছে কিনা, যদি না থাকে আমাকে জুতা দিয়ে কুটাও, আমাকে গুলি করো, আর যদি থাকে তাহলে দুই নাম্বার কাজ প্রমাণ করো কোরআন দিয়ে, প্রমাণ করতে না পারলে খামাখা বড় বড় মাহফিলে বদনাম করতে যেও না। এই রায়ের বাজার একটা মাহফিল করেছে, পুরা মাহফিলে আমার বদনাম করেছে, কালকে হাই স্কুলের মাঠে মাহফিল করেছে, পুরা মাহফিলে নাকি আমার বিরুদ্ধে বদনাম করে গেছে। প্রমাণ করো, এই চরমনার পীরের আরেক বই মাওয়াজে সাকিয়া, ওই বইতে লেখা আছে 55 নম্বর পৃষ্ঠা, কত নম্বর পৃষ্ঠা? 55 নম্বর পৃষ্ঠা লেখা আছে, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। কি লেখছে? এই প্রচলিত পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, শয়তানও বলে নাই, শয়তানও বলে নাই। এরপরে লেখছে যদি কারো দুইজন পীর থাকে তাহলে দুইজন পীর যদি আল্লাহ কবুল করে নেয়, দো পীর দো ডানা পাকারকে তুমি ভেস্ট মেলে জায়গা কুই হরজ নেই, তোমার দুই পীরে দুই ডানা ধরিয়া ভেস্ট লইয়ে দেবে কোনো অসুবিধা নাই। তাহলে চারজন পীর ধরে তার সুবিধা, চারটে হাত পা ধরে একটা ঠ্যাং ধরে ব্যাঙ্গের মতো ভেস্ট ফেলাই পড়ে দেবে। এই সমস্ত ভণ্ডামি লিখেছে, আর এইগুলো যখন আমরা ধরাই দেই তখন তারা চিল্লা চিল্লি করে। আমি বলেছি চিল্লা চিল্লি করো না, আগে দেখো বইতে যা বলেছি, আমি আজকেও বলছি যা বললাম এটা ওই বইতে আছে কি না, যদি না থাকে আমাকে গুলি করো, আর যদি থাকে দুই নাম্বার কাজ প্রমাণ করো কোরআন হাদিস দিয়ে, প্রমাণ করো আমি তওবা করব, আমি গুনাহগার হতে চাই না, আমি অন্যায় কাজ করতে চাই না, যদি কোরআন হাদিসে থাকে আমি তওবা করব, আর যদি কোরআন হাদিসে না থাকে তাহলে নিজে যেমন গুনাহ থেকে বাঁচা জরুরি, আমার বক্তব্য যারা শুনে তাদেরকেও এই সমস্ত শিরিক থেকে বাঁচানো জরুরি হয়ে যায়। সেজন্য আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে এজাহারে হকের জন্য এগুলো প্রকাশ করে দেওয়া জরুরি। অনেকে বলে হুজুরের তো গীবত করা হয়, আল্লাহ তাআলা শয়তানের কথা কোরআনে উল্লেখ করেন নাই, আবু লাহাবের কথা উল্লেখ করেন নাই, ফেরাউনের কথা উল্লেখ করেন নাই, এইগুলো গীবত না? বোঝা গেল যারা ইসলামের ক্ষতি করে, ঈমান নষ্ট করে, মানুষকে শিরকে ঢুকায়, বিদআতে ঢুকায়, তাদের সব গোমরাহিগুলো স্পষ্ট বয়ান করে দেওয়া ওলামায়ে হক্কানীদের জন্য ফরজ আইন হয়ে যায়। আমরা সেই দায়িত্ব পালন করছি, যদি তোমাদের কোনো জবাব থাকে আসো খোলা ময়দানে, তবে খোলা ময়দানে আমি শর্ত দিয়েছি, খোলা ময়দানে বহাস হবে, সাংবাদিক থাকবে, সব মানুষ থাকবে, নইলে তারা বলবে জসিম সাহেবের কাছে, আগে বলছে এরা এই এলাকায় প্রচার করে বেড়াইছে, কোন দিন হজর পর আসছে আমি ছিলাম না, প্রচার করে আমরা গেছি জসিম সাহেবকে পাই নাই, পলাইছে ওই বেটা, শুক্রবারে আস, জুমার পরে সবসময় থাকি, আজকেও বলি দল বেঁধে আস, দুনিয়ার সব নিয়ে আস, জসিম সাহেব পাও কিনা দেখো, জসিম সাহেবের তোদার মতো বেকার না। জসিম সাহেব কালকে ও চারটে প্রোগ্রাম করে চারটে ভাবল করেছে কালকে, আজকে বন্ধু আমি মাগরিবের আগেও বয়ান দিয়েছি এক জায়গায়। জসিম সাহেব বেকার না, তোর আইলি পাবি, তারিখ দিয়ে আস, দেখ জসিম সাহেবকে পাও কিনা। এইসব বেহুদা ভণ্ড লোকগুলো মানুষকে সেরেকের মধ্যে ঢুকাচ্ছে। আর এগুলো কি লেখছে জানেন? বেদে মারে ফাঁদের পনেরো নম্বর বিশটা লেখছে, জনৈক বুজুর্গ যাচ্ছিল, দেখে একজন বৃদ্ধ একটা লাশ নিয়ে কাঁদছে। বৃদ্ধকে বুজুর্গ জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? কয়েক হুজুর আপনার কাছে বলে লাভ কি, আমার একটা ছেলে ছিল, আল্লাহ তালা ছেলেটাকে নিয়ে গেল, একটা বারো বছরের নাতি ছিল, সেই নাতিটা একটা গাভী লালন পালন করে দুধ খাওয়াই আমাকে বাঁচাই রাখতো, এখন সেই নাতির লাশটা দেখতে পাচ্ছেন, নাতিটাও মরে গেছে, এই জন্য কাঁদছি। বুজুর্গ সাহেব জিজ্ঞেস করেন, ইহা কি সত্য? বলেন, সত্য হওয়াতে কোনো মিথ্যা নাই, কোনো সন্দেহ নাই। বুজুর্গ সাহেব বলেন, হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও, লেখা আছে বেদে মারফাতে। ছেলে দাঁড়িয়ে গেল, এরপরে ছেলে তার মায়ের বা দাদির করে চলে গেল। দাদি জিজ্ঞেস করলো, তুমি তো মরে গেছিলে, কেমনে জীবিত হইলা? ছেলে বলল, এই বুজুর্গ আমাকে জীবিত করিয়াছেন। কয়বার আসে খেয়াল করেন, আমি বইয়ের হুবহু রিডিং পড়তেছি, বই আমার সামনে, চোখের সামনে বই আমার বাসায় আছে, কেউ দেখতে আমি এখন আনাই দেখাবো, যদি কেউ চ্যালেঞ্জ করে যে বইতে নাই, আমি এখন আনাই দেখাবো। এরপরে এই খবর খাঁটি মুসলমান বাদশার কাছে পৌঁছানো হইল। বাদশা বুজুর্গ সাহেবকে দরবারে ডাকাইয়া জিজ্ঞেস করিলেন, হুজুর, আপনি এই বিরিদ্দার বাচ্চাকে কেমনে জীবিত করলেন? বুজুর্গ সাহেব বলিলেন, আমি বলেছি, হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। বাদশা বলেন, আফসুস, আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। তখন বুজুর্গ সাহেব বলিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করিব তার আন্দাজ নাই, প্রশ্নবোধক চিহ্ন। এই লোকটার একটা মাত্র ছেলে ছিল, তাকেও আল্লাহ নিয়ে গেল, এরপরে ছিল একটা বারো বছরের নাতি, কোন রকম দুগ্ধ খাওয়াইয়া বাঁচাই রাখছিল, তাকেও নিয়ে গেল। এই জন্য আমি মাবুদের দরবার থেকে জোর পূর্বক রুহুটা ছিনাই নিয়ে আসিয়াছি। এই যে গল্প লেখা আছে, আল্লাহর কাজ কি আন্দাজ মতো না বেআন্দাজে হয়? এই যে প্রশ্ন করলো, আল্লাহর আন্দাজ নাই? কোরআনে স্পষ্ট আয়াত, ওয়াকুল্লা শাইইন খলাকনাহু বিকাদার, আল্লাহ আমি সব কাজগুলো পরিমাণ মতো সৃষ্টি করি, আন্দাজ মতো সৃষ্টি করি, আল্লাহর উপরে কারো প্রশ্নের অধিকার নাই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ তাআলা যা করেন সেইখানে কারো প্রশ্ন করার কোনো সুযোগ নাই। তাহলে এখানে আল্লাহর উপর প্রশ্ন শুনে দেওয়া হয়েছে। এই সমস্ত কাহিনী, এরপর তো আসি, বুজুর্গরা পলাপলি খেলতে খেলতে আরশে চলে যায়, আছে না? রাবেয়া বসরি পলাইছে আরশের তলে, হাসান বসরি খুঁজে পায় না, সাত আসমান তুমি খুঁজে পায় নাই, জিজ্ঞেস করলো কই গেল, কয় যে তুমি পাইবা কেমনে, আমি আরশের তলে গিয়ে পলাইছিলাম, এক লাফে চলে গেছে আরশের তলে। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন প্রত্যেকটা আসমানে জিব্রাইলকে জিজ্ঞেস করা হয়েছে, কে তুমি? তোমার সঙ্গে কে? বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর দরজা খোলা হলো, মারহাবা বলা হলো, আর এখানে দরজা খোলার দরকার নাই, সব লাভ দিয়ে চলে গেছে। এই সমস্ত গাঁজাখুরি গল্প, এই সমস্ত পীর মরিদের মধ্যে এই সমস্ত শিরিক, এই ভায়া মাধ্যমের শিরিক, এই আল্লাহকে বাদ দিয়ে ভায়া মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, এইগুলো শিখানো হয়। পরিষ্কার মনে রাখতে হবে, ওস্তাদ এবং শিক্ষক ভিন্ন জিনিস। কোরআন শিখার জন্য ওস্তাদ দরকার আছে, হাদিস শিক্ষার জন্য ওস্তাদ দরকার আছে। শিক্ষক থেকে আমরা কোরআনের এলেম শিখবো, হাদিসের এলেম শিখবো, কিন্তু এবাদত করবো সরাসরি কার? নামাজদার ইবাদত করি কার? ইয়াকা নাবুদু, ডাইরেক্ট না ভায়া মাধ্যম? এরকম ভাবে হজের সময় বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ডাইরেক্ট না ভায়া মাধ্যম? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন বান্দারা বলে, আল্লাহ কয় যে না, তোর লাব্বাইক শুনবো না, তোর দিলের মধ্যে কোন খাজা বাবা আছে কিনা, কোন পীর বাবা আছে কিনা, এগুলো আগে উঠা। তখন বান্দা কয় লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, না তোমার কোন শরীক নাই, কোন অংশীদার নাই, সব উৎখাত করে দিয়েছি, কেবল ডাইরেক্ট তোমাকে ডাকি, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এরপরে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক, কোন ভায়া মাধ্যম আছে? নামাজের মধ্যে ভায়া মাধ্যম নাই, হজের মধ্যে ভায়া মাধ্যম নাই, কোন ইবাদতে ভায়া মাধ্যম নাই। ভায়া মাধ্যম লাগে কোন সময়? জিকির করতে গেলে। কোন সময়? এই জন্য খবরদার, নামাজের মধ্যে যে আল্লাহর ইবাদত করি, হজের মধ্যে যে আল্লাহর ইবাদত করি, তাসবিহ তাহলিল এবং জিকিরের সময় সে আল্লাহর কি করব? নামাজের মধ্যে যেরকম ডাইরেক্ট আল্লাহকে ডাকি, জিকিরের সময় ডাইরেক্ট কি করবো? আল্লাহকেই? কোন ভাইয়ার মাধ্যম ধরা যাবে? কোন পীরের মাধ্যম? কোন মাজারের মাধ্যম? কোন ওলি আল্লাহর মাধ্যম? কোন বুজুর্গের মাধ্যম? কোন কিচ্ছু করা যাবে না। কোনো শিরিক, এগুলো কি? এই শিরিক মুক্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে ইবাদত করো। আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন, কি সুন্দর কথা, পীর কয় যে বেশি গুনাহ করলে আল্লাহ মাফ করতে চায় না, আর আল্লাহ কি কয় শোনো, আল্লাহ তাআলা, আল্লাহ তো শুনে, এবার আল্লাহ কি কয়? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনী আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সূরা মুমিন 40 নম্বর সূরার 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব ঘোষণা করছেন, কে ঘোষণা করছেন? তোমাদের রব, আল্লাহ বলছেন তোমাদের রব, এর আল্লাহ বলেন নাই, কি বলছেন? তোমাদের রব, রবের জন্য বলছেন, যেমন রবে লালন পালন করে, খাওয়া দাওয়া করায়, এইরকম ভাবে মা বাপ ছেলে অন্যায় করে, মা বাপ ডাকে ছেলে ভয় পায়, আসো আসো আব্বুর কাছে আসো, আম্মুর কাছে আসো, আমি তো তোমার আম্মু, তোমার আব্বু ভয় নাই, ঠিক এরকম আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব ঘোষণা করছেন, কে ঘোষণা করছেন? উদউনী আস্তাজিব লাকুম, কি সুন্দর ডাক, উদউনী, তোমরা আমাকে ডাক দাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার ইবাদত থেকে যারা অহংকার করে, আমার ইবাদত থেকে যারা সরে থাকে ভায়া মাধ্যম ধরে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, ওরা সরাসরি অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ বলছেন ডাক দাও, ডাকে সাড়া দিব। কত নাম্বার সূরা? 40 নাম্বার সূরা 60 নাম্বার আয়াত। এরপরে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলছেন, আল্লাহ আকবার, কি সুন্দর করে বলছেন আল্লাহ তাআলা আরো আয়াতে বলছেন, নাব্বি ইবাদি, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, নাব্বে ইবাদি, কি সুন্দর করে বলছেন, আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন আমার পক্ষ থেকে, আননি আনাল গফুরুর রহিম, আমি বড় গফুর দয়ালু ক্ষমাশীল, তোমরা যে আল্লাহকে ডাকছো সে আল্লাহর আগণিত নন, সে আল্লাহ ক্রোধান্বিত নন, সে আল্লাহ কোন রুষ্ট নন, সে আল্লাহ বড় দয়ালু, আননি আনাল গফুরুর রহিম, আমার বান্দাকে জানিয়ে দিন আমি বড় দয়ালু আর ক্ষমাশীল। আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাহ তোমাকে ডাকলে তুমি শুনতে পাও কিনা, আমরা তো অনেক দূরে আছি, আল্লাহ তাআলা বলছেন, না না শুনে রেখো, আমি তোমাদের কাছে আছি, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সূরা কাফ 50 নম্বর আয়াতের 16 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার গর্দানের সারগের চোখ কাছে। এটা বলার অর্থ কি? ভাইয়ের মাধ্যম ধরার জন্য আয়াত বোঝেন, আয়াত কোন বড় বড় পীর কি বলল, আর সেইটা দিয়ে আপনারাও পাগল হয়ে যান, হাতেমবাগের খতিব গোমরা হয়ে গেছে, হাতেমবাগের খতিব গোমরা হয়ে নাই, হাতেমবাগের খতিব স্পষ্ট কোরআনের আয়াতের দলিল নাম্বার বলে দিচ্ছে, আল্লাহ বলছেন সূরা কাফের 50 নম্বর আর 16 নম্বর আয়াতে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার গর্দানের সাহারগের চেয়েও কাছে। এ কথা কেন বলছেন? ভায়া মাধ্যম ধরার জন্য। কোন ভায়া মাধ্যম ধরতে পারবে না, কোন খাবা বাবা, গাদা বাবা, পীর বাবা, লেংটা বাবা, কোন ভায়া মাধ্যম থাকবে না, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের গর্দানের সাহারগের চেয়েও কাছে। ওয়ারিদ, ওয়ারিদ একটা মোবাইল কোম্পানির নাম ছিল না, ওর সময় আরবরা মালিক ছিল, এজন্য নামটা দিয়েছিল, খুব ভালো নাম। অরিদ মানে হচ্ছে গর্দানের সারক, যে রদ দিয়ে কথা বলে মানুষ। ওরা বুঝাইল যে এই অরিদ কোম্পানির মোবাইল ব্যবহার করলে তুমি যার সঙ্গে কথা বলো সে তোমার গর্দানের কাছে, তুমি বলবার সঙ্গে সঙ্গে তার কানে পৌঁছে যাবে। একটা অর্থ থাকে না, উদ্দেশ্য থাকে না নাম দেওয়ার, তারা এই নামটা দিয়েছিল কোরআনের থেকে নিয়ে। কোরআনের কফ 50 নাম্বার সূরা 16 নাম্বার আয়াতে শব্দটা আছে, এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার গর্দানের সাহারগের চেয়েও কাছে। আল্লাহর এলেন, আল্লাহ সব জানেন, আমাদের সিনার মধ্যে অন্তরের মধ্যে কে সব জানেন, কে? এই জন্য খবরদার, এই পীরগুলো লেখে ব্যবসাটা কেমন দেখেন, পীরের আদব দেখবেন, প্রত্যেকটা পীরের দরবারে বই আছে, পীরের সাথে মোলাকাত করার আদব, সেখানে অনেকগুলো আদব লেখা আছে। কিছু আছে এরকম যে পীরের সাথে দেখা করে বের হওয়ার সময় পিস বেজে হাঁটতে হবে, পীরের দিকে পিছবা দেওয়া যাবে না। এরপরে আর একটা মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে এই, পীরের সাথে খালি হাতে দেখা করা যাবে না, কিছু নিয়ে যেতে হবে। ইয়ে হাল তেরা চাল হয়, মকসুদ তেরা মাল হয়, এগুলো মুখস্থ করবেন। কি বললাম? ইয়ে হাল তেরা চাল হয়, ইয়ে হাল তেরা চাল হয়, মকসুদ তেরা মাল হয়। কাজে এগুলো মাল, এটি আসল, যে পীরের সঙ্গে খালি হাতে সাক্ষাৎ করা যাবে না। এই সমস্ত তরিকা তৈরি করেছে মানুষেরা। সাহাবায়ে কেরামদের কোন পীর ছিল? তাবেইনদের কোন পীর ছিল? চার ইমামের কোন পীর ছিল? ইমাম বুখারী কোন পীর ছিল? এই সমস্ত লোক তৈরি করেছে পরবর্তী মানুষেরা। এখন চিশতিয়া, কাদেরিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই সমস্ত তরিকাগুলো তৈরি করেছে। এজন্য আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ হে নবী, যদি আপনাকে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি কোথায় আছি, আমি কত দূরে থাকি, আমি ভাই আমার দম লাগে কিনা, আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي হে নবী, যদি আপনাকে আমার বান্দারা জিজ্ঞেস করে আমার সম্পর্কে, فَإِنِّي قَرِيبٌ আমি তো বান্দার কাছেই আছি, আমি বান্দার ডাকে সাড়া দেই, যখনই সে ডাক দেয়, যখনই সে আমাকে আহ্বান করে আমি সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দেই। কি বলছেন? সূরা বাকারা দুই নম্বর সুরার 186 নম্বর আয়াত। এই আয়াতটা একটা রহস্যজনক আয়াত, একটু বুঝাই তাহলে বুঝবেন। কোরআনের একটা বর্ণনা ভঙ্গি আছে, অনেক জায়গায় এরকম আয়াত আছে, হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে আপনি উত্তর দিন। কথাটা কি আছে? আপনি উত্তর দিন। যেমন আমি দেখাই কয়েকটা, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী আপনাকে লোকেরা নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করবে, কুল আপনি বলুন, কি শব্দ আছে, কুল আপনি বলুন, হিয়া মাওয়াকিতু লিন্নাসি, এই চাঁদ হচ্ছে, নতুন চাঁদ হচ্ছে মানুষের জন্য একটা স্থায়ী ক্যালেন্ডার, সময় নির্ধারণকারী। হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে, হায়েজ নেফাস অবস্থায় মেয়ে লোকদের সঙ্গে সহবাস করা যাবে কিনা, কুল আপনি বলুন, কি বলা আছে, কুল আপনি বলুন যে না হুয়া আজান, এই অবস্থায় মেয়ে লোকেরা নাপাক, তোমরা এ সময় মেয়ে লোকদের থেকে দূরে থাকো, আলাদা থাকো, কুল আপনি বলে দিন। হে নবী আপনাকে লোকেরা রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, কুলের রূহ মিন আমরি রব্বি, আপনি বলুন রূহটা হচ্ছে আল্লাহর আদেশ, কুল আপনি বলুন। ইয়াসআলুনাকা আনিল আনফাল, আপনাকে লোকেরা আনফাল সম্পর্কে জিজ্ঞেস করবে, কুলিল আনফালু, আপনি বলুন আনফাল হচ্ছে লিল্লাহি ওয়া রাসূলিহি। ইয়াসআলুনাকা আনিল কালালা, হে নবী আপনাকে লোকেরা কালালা সম্পর্কে জিজ্ঞেস করবে, কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা, কুল আপনি বলুন আল্লাহ তাআলা তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন কালালা সম্পর্কে, কুল কুল সব জায়গায়। সেই একই ধাঁচে এখানে আসছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আননি, হে নবী যদি লোকেরা আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, তাহলে বলা দরকার ছিল কি, কুল আপনি বলুন, বলা দরকার ছিল না? ওই আগের নিয়মে বর্ণনা ভঙ্গি অনুযায়ী বলা দরকার ছিল কি? কিন্তু না, বিষয়টা আল্লাহ প্রসঙ্গ। আল্লাহ প্রসঙ্গ যখন আসে তখন আল্লাহর মধ্যে আর কোন ভয় মাধ্যম থাকে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে কোরআনের বর্ণনার ভঙ্গি পাল্টে দিয়ে কুল শব্দ বাদ দিয়ে আল্লাহ সরাসরি উত্তর দিচ্ছেন, ওয়াইদা সালাকা ইবাদি আননি, বান্দা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে, ফা ইন্নি করিব, আমি তো বান্দার কাছেই রয়েছি, কুল শব্দ এখানে আর নাই। কেন এখান থেকে উঠিয়ে দেওয়া হলো? আল্লাহর প্রসঙ্গ আসলে আল্লাহর মাঝে বান্দার মধ্যে আর কোনো ভয়া নাই, কোনো মাধ্যম নাই, নবীও থাকবে না, রজুর অলিও থাকবে না, পীর থাকবে না, বুজুর্গ থাকবে না, সব কিছু বাদ দিয়ে বান্দা সরাসরি আল্লাহর গোলামি করবে, কার গোলামি করবে, প্রার্থনা করবে কার কাছে? ও আমার ভাইরা, সেজন্য পরিষ্কার, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু শিরক মুক্ত হইয়া, কি হইয়া, শিরক মুক্ত হইয়া দোয়া করলে আল্লাহ কবুল করবে, যে শর্ত দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই ব্যক্তি তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায়। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান কিনা? আল্লাহ সাক্ষাৎ চান না? আল্লাহকে দেখা যাবে তবে দুনিয়ায় না। এই যে ভণ্ড পীরগুলো আল্লাহকে দেখে দুনিয়ায় বসে। মূসা আলাইহিসসালাম আল্লাহকে আবেদন করেছেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তারা কি উত্তর দিয়েছেন কোরআন পড়েন, قال لن تراني, কখনো না তুমি দুনিয়া দেখতে পাবে না। আল্লাহ বলেন দেখতে পারবা না, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে আয়ত্ত করা যাবে না। লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার কোন চক্ষু আল্লাহকে আয়ত্ত করতে পারবে না। দুনিয়ার চক্ষু হলো সীমিত, আল্লাহ হচ্ছেন অসীম, অসীমকে সীমিত জিনিস আয়ত্ত করা যায় না। দুনিয়ার চক্ষু দিয়ে, চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পাবে না। কিয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে, ওই দিন আল্লাহ তাআলা তোমার মধ্যে সেই ক্ষমতা দান করবেন। আল্লাহর নবীকে সাহাবা একরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রব্বানা, আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? আমাদের রবকে আমরা দেখতে পাবো কি? সাহাবা ইকরামদের আকাঙ্ক্ষা আমাদের জন্য সুবিধা হয়ে গেছে, প্রশ্ন করে জিজ্ঞেস করলেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা বলো, হাল তুজামুনা ফি রুয়াতিল কামারি ফি লাইলাতুল বদর, লাইলাতুল বদরে একেবারে পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয় কিনা? কয় না কষ্ট হয় না, সবাই সমান তালে দেখি, ভিড়াভিড়ি করতে হয় না, ধাক্কাধাক্কি করতে হয় না। আবার প্রশ্ন করলেন, হাল তুজামুনা ফি রুয়াতি শামসে, তোমরা দিনের বেলায় পরিষ্কার আকাশে সূর্য দেখতে কোনো কষ্ট হয় কিনা? কয় না তা কষ্ট হয় না। এবারে আল্লাহ বলছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, নিশ্চয় জেনে রাখো তোমরা তোমাদের রব আল্লাহকে দেখতে পাবে, কেমন যেমন ভাবে দেখতে পাবো, কামা তারাউনা হাদাল কামার লাইলাতাল বদর, যেরকম ভাবে তোমরা পূর্ণিমার রাতে আসমানের চাঁদকে সমান ভাবে দেখতে পাও, দুপুরের রোদের সময় সূর্যকে সমান ভাবে দেখতে পাও, পরিষ্কার দেখতে পাও, ঠিক তেমনি ভাবে তোমরা কিয়ামতের দিবসে আল্লাহকেও দেখতে পাবে, তোমাদের রবকে দেখতে পাবে। যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত আছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, যেই ব্যক্তি তার রবের সাক্ষাৎ করতে চায়, আল্লাহকে দেখতে চায়, স্পষ্ট কোরআনের আয়াত, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন তার আল্লাহর ইবাদত করে, আমলে সালে করে, ওয়ালা ইউশরিক, কি আছে, ওয়ালা ইউশরিক, আর যেন শিরিক না করে, বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত করতে গিয়ে, তার রবের ইবাদত করতে গিয়ে আল্লাহর ইবাদতের সঙ্গে যেন কোনো শিরিক না করে। কোরআনের আয়াত কিনা? এ পর্যন্ত যা বয়ান করা হয়েছে প্রত্যেকটা কথার সঙ্গে হয়তো কোরআনের আয়াত নইলে সহি হাদিস ছিল কিনা? আর পীর সাহেবদের বয়ানে কিসসা কাহিনী থাকে, কি থাকে, কিসসা কাহিনী ছাড়া কিছু প্রমাণ করতে পারবে? বলবে অমুক পীর উড়ে গেছে, অমুক পীর জানামাজে নামাজ পড়ে তার ভাসছে, আরে বেটা যদি পানির উপরে ভাসা কোনো বুজুর্গ হয় তাহলে সবচেয়ে বড় বুজুর্গ রাজহাঁস পানিতে ভাসে, আকাশে উড়া যদি কোনো বুজুর্গ হয় তাহলে সবচেয়ে বড় বুজুর্গ কি, বালিহাঁস, আকাশে উড়ে পাখি, এগুলো বুজুর্গ সব। এই সমস্ত ভণ্ডামি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, গোমরা করে, কোরআনের আয়াতের বিরুদ্ধে মানুষকে গোমরা করে শিরিকের মধ্যে ঢুকিয়ে দেয়। ভাই আমার দম লাগবে, পীর লাগবে, এটা আল্লাহকে পাওয়া যাবে না। কেন, আপনি যে আল্লাহর বান্দা, পীর সাহেব কি আর আল্লাহর বান্দা নাকি? পীর সাহেব কার বান্দা, আপনিও কার বান্দা? ওই পীর যে নিজে জান্নাত পাবে কোন গ্যারান্টি আছে? মরার আগ পর্যন্ত কোন ব্যক্তি বলতে পারবে যে সে জান্নাত পাবে? এই জন্য পরিষ্কার আকীদা ক্লিয়ার রাখবেন, এবাদত যাই করেন আর না করেন, এবাদত যদি কম হয়, এমনকি গুনায় কাবিরাও যদি কেউ করে, তবু আল্লাহ রাসূল বলেন যে শিরিক না করলে হয়তো আল্লাহ শাস্তি দিয়ে, নইলে মাফ করে কি দিবেন, কিন্তু শিরিক থাকলে আল্লাহ কি করবেন না। এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করি, খালেজ ভাবে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শিরিক মুক্ত হয়ে এবাদত করার তৌফিক দান করেন। এ রাত্রের ফজিলত যা আছে তা বলে দিয়েছি, যে খাস কোন এবাদত নাই, তাসবিহ তাহলিল জিকির আজগার পুরো মাস শাবান মাস ব্যাপী আল্লাহর রাসূল ইবাদত করতেন, আপনিও করেন। আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ অংশে প্রথম আসমানে আসেন এবং ডাকেন, আলা আমিন মুস্তাগফিরিন ফাগফির লা, কে আছো ক্ষমা চাবে আমার কাছে ক্ষমা করে দিব, কে আছো রিজিক চাবে রিজিক দিব, কে আছো এরকম বিপদগ্রস্ত বিপদে উদ্ধার করব, এরকম আল্লাহ তাআলা ডাকতে থাকেন প্রত্যেক রাতের শেষ ভাগে। প্রত্যেক রাত্রে উঠে আপনি তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, শাবান মাসে যত সম্ভব বেশি বেশি ইবাদত করেন। প্রত্যেক মাসের আরবি মাসের 13, 14, 15 এই তিন দিন রোজা রাখেন, আইয়ামে 20 শাবান মাসেও রাখেন। 13, 14 তো চলে গেছে, এখন কালকে 15, এই জন্য 13, 14, 15 এই তিন দিন রোজা রাখবেন, শাবান মাসেও রাখবেন, অন্যান্য মাসেও রাখবেন। এগুলোতে কোনো সমস্যা আছে? যেগুলো সহি সেগুলোতে আমরা দ্বিমত করি না, সেগুলো আমরা দ্বিমত করবো কি জন্য? আমরা বলি সবে বরাতে হালুয়া রুটি আল্লাহর রাসূল খান নাই, সাহাবায়ে কেরাম খান নাই, আজকে হালুয়া রুটি খাইলে আমার কি ক্ষতি ছিল? আমি বয়ান করতে আসবো ক্ষুধা লাগছে, আমার ওই যে মুরব্বী দারোয়ান আছে তারে বললাম যে হোটেল থেকে দুইটা তন্দুর রুটি নিয়ে আসেন, একটা ডিম বাজায় নিয়ে আসেন, দুইটা রুটি আর একটা ডিম খেয়ে তারপরে আসছি বয়ান করার জন্য। এজেন্ট গলা শুকিয়ে যায়, কেন এত কষ্ট করতে হবে? আজকে যদি আমি হালুয়া রুটির কথা বলতাম, একজন ইমাম হিসাবে আমার বাসায় হালুয়া রুটি আবার 14 গুষ্টি খেয়ে শেষ করতে পারতো না। প্রথম বছর দেখেছি, প্রথম বছর যখন আমি এগুলো বলি নাই, তখন দেখেতাম বাসায় বিকেল থেকে শুরু হয়েছে আসরের পর থেকে, এই সারা আমাদের 8 পর্যন্ত হালুয়া রুটির লাইন পড়ে গেছে। কার আগে কে ঢুকবে? কেউ মাথায় করে, কেউ হাতে করে, কেউ মুরব্বী, কেউ বাচ্চা, লাইন ধরেছিল হালুয়া রুটি নিয়া। কিন্তু আজকে কই? আজকে আমার তন্দুর রুটি হোটেল থেকে এনে তারপরে খাইতে হয়েছে, দারুণ কি জিজ্ঞেস করেন না, আছে এখানে আমাদেরকে খেয়ে আসছি। কেন? যদি কোরআন হাদিসে থাকতো আমিও খাইতাম, আপনারাও খাইতেন, আল্লাহর নবী এগুলো করেন নাই। এই রাত্রে পটকাবাজি, তারপরে আলোকসজ্জা, এইগুলো হিন্দুদের দীপালী পূজার থেকে এসেছে, এজন্য এগুলো বর্জন করতে হবে। এই পটকাবাজি সাহাবা কেরাম করেন নাই, মুসলমানরা করে না, এগুলো হিন্দুরা করে, এগুলো অগ্নিপূজকরা করে, অগ্নি ফুটায়। এরকম ভাবে পটকা ফুটাইলে নাকি শয়তান তাড়াতাড়ি আসে, এজন্য শয়তান এই কাজগুলো শিখিয়ে দিয়েছে। হিন্দুদের দীপালী পূজার থেকে, অগ্নি পূজার থেকে এই যে আলোকসজ্জাগুলো আসছে, গিয়ে দেখেন না অনেক মসজিদকে আলোকসজ্জা করেছে। আল্লাহর নবী বলেছেন, ওয়ালা তুবাজ্জির তাবজিরা, অপচয় করো না, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কি? এই যে আলোকসজ্জাগুলো করেছে এগুলো শয়তানের ভাই না? শয়তান আসতে পারে, এখানে আল্লাহর রহমত আসতে পারে না। যে সব মসজিদে আলোকসজ্জা করা হয়েছে ইবাদত করার জন্য, ওইখানে কি আল্লাহর রহমতে ফেরেশতা আসবে? শয়তান আসবে? শয়তান আসবে, কে আসবে? পরিষ্কার করেন আয়াত, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারীরা শয়তানের ভাই। কার ভাই? এই জন্য মনে রাখতে হবে, হালুয়া রুটি যারা খায় তারা কি সুন্দর তৈরি করেছে। কয় যে নবীজির যখন দান শহীদ হয়ে গিয়েছিল, তখন যেহেতু আরবের খাদ্য রুটি আর গোস্ত খাইতে পারেন নাই, নরম রুটি খাইছেন আর কি খাইছেন, হালুয়া খাইছেন, এই জন্য আমরা খাই। আমি জিজ্ঞেস করতে চাই যে শয়তান যে শিখাই দিল, শয়তান কোথায়? নিজে ইতিহাস জানে না, আর যারে শিখেছে ইতিহাস জানে না। কারণ যদি নবীজি দান শহীদ হওয়ার কারণে হালুয়া রুটি খাইয়ে থাকেন, তো দান শহীদ হয়েছিল কোন যুদ্ধে? অহুদের যুদ্ধে। কোন যুদ্ধে? অহুদের যুদ্ধে। অহুদের যুদ্ধ হয়েছিল কি, এই শাবান মাসে না শাওয়াল মাসে? রমজানের পরের মাস শাওয়াল মাসে, আরো 2 মাস পরে। তো দান শহীদ হলো 2 মাস পরে, আর হালুয়া রুটি খাইলো আগে? কি মিথ্যা! এই সমস্ত বেদাতি হালুয়া রুটি ঘৃণা করে বর্জন করবেন। কেউ যদি কারো বাসায় নিয়ে আসে, একেবারে জানলা থাকতে ফালাই দিবেন, এগুলো ফালাই দিলে গুণ হবে না, বেদাতি জিনিস খাওয়া জায়েজ নাই, বর্জন করবেন, ঘৃণা করে বর্জন করবেন। আল্লাহ সুবহান তাআলা আমাদের সকলকে এই সমস্ত কুসংস্কার বেদাত গুলো বর্জন করে সহিভাবে ইবাদত করার তৌফিক দান করেন। আমিন।